السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه. مساجدهم عامرة وهي خراب من الهدى. علماؤهم شر من تحت أديم السماء. من عندهم تخرج الفتنة وفيهم تعود. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. نہایت قابل احترام جناب سبابتی حضرات علماء کرام اور علاقار سرو استر ساتھی بھائیرا পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই শীতের রজনীতে কোরআনুল করিমের থেকে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই কোরআনের মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। কোরআনুল করিমের থেকে কিছু আলোচনা পেশ করা হবে, এজন্য আগে আমরা কোরআন সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। কোরআনুল করিম কি জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে এবং হাওয়াকে দুনিয়াতে পাঠালেন, সাথে সাথে ইবলিসকেও দুনিয়াতে পাঠিয়ে দিলেন। ইবলিস আল্লাহর কাছে আবেদন করল যেন তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করা হয়, আল্লাহ তাআলা তাও মঞ্জুর করলেন। ইবলিস আরো আবেদন করল যাতে করে বনি আদমের রগে রগে চলা যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও পূরণ করলেন। আদম আলাইহিস সালাতু আসসালাম মনে মনে খুবই চিন্তায় পড়ে গেলেন, যেই ইবলিস আমাকে ধোকা দিল সেই ইবলিস এখন আমার সাথে আবার দুনিয়ায় যাচ্ছে, ও তো আমার সন্তানদেরকেও ধোকা দিবে, এদেরকেও বিভ্রান্ত করবে। আবার ইবলিসের বয়স হল কেয়ামত পর্যন্ত, আমার সন্তানদের বয়স হবে 60, 70, 80, 100 বছর, এরপর এরা মরে যাবে। যখনই ইবলিস সম্পর্কে একটা ধারণা আসবে, ওর ধোকার থেকে বাঁচার মতো অভিজ্ঞতা হবে, তখনই বনি আদম মারা যাবে। আর এদিকে ইবলিস তো সারা জীবনের কৌশলগুলো কাজে লাগাবে। এই চিন্তায় যখন পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল নাহবিতু মিনহা জামিয়া ও আদম, তুমি এবং তোমার স্ত্রী দুনিয়াতে চলে যাচ্ছ, তোমাদেরকে আমি দুনিয়াতে নামার জন্য হুকুম জারি করেছি, এমনি তোমাদেরকে ছেড়ে দিব না, আমি তোমাদেরকে আমার পক্ষ থেকে এক একটা গাইড বুক পাঠাবো, আমার পক্ষ থেকে হেদায়েতের বাণী যাবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে নবী যাবে, রসুল যাবে, কিতাব যাবে, হেদায়েতের বাণী নিয়ে আমার নবীরা তোমাদের কাছে পৌঁছবেন, আসমানি কিতাব তোমাদের কাছে যাবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সুতরাং যে ব্যক্তি আমার পাঠানো কিতাবের অনুসরণ করবে, আমার আসমানি কিতাবের হুকুমকে মেনে চলবে, যেই ব্যক্তি আমার হুকুমের সামনে আত্মসমর্পণ করবে, সেই ব্যক্তির কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ফালা খাউফুন আলাইহিম, ওই ব্যক্তিকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না, দুনিয়াতে কোনো ভয় নেই, আখেরাতে কোনো চিন্তা নেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমার বান্দা হিসেবে গ্রহণ করব, আমার খালেস বান্দাকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দান করবেন বলে ওয়াদা করেছেন, এই কিতাবগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু আসসালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত অসংখ্য কিতাব দান করেছেন, এই কিতাবগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে গাইড বুক, আইন বিধানের কিতাব। মানুষ এইগুলো যদি মানে তাহলে সে মুসলিম হয়, তাহলে সে কি হয়? ইসলাম মানে এই না যে ইসলাম মানে শান্তি। এই বাচ্চার কথা বলো না, এই বাচ্চাদেরকে আপনারা আলাদা বসাই দেন, ফাঁকে বড় মানুষ বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দান করেছেন, মানুষ যেরকম ভাবে চোখ দিয়ে দেখতে হলে আলোর প্রয়োজন, চোখ দিয়ে দেখতে হলে কিসের প্রয়োজন? আলো ছাড়া চোখ যত ভালো হোক দেখা যাবে? আমাদের চোখের আলো ঠিক আছে কিন্তু বাতি নাই, কিছু দেখা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ভাবে চক্ষু দিয়েছেন মানুষকে দেখার জন্য, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন, বাতিনী চক্ষু, আকল এবং জ্ঞান, বুদ্ধি বিবেচনা, এটা দিয়েছেন আল্লাহকে চেনার জন্য। কাকে চেনার জন্য? এই যে বডি, এটার নাম আসলে মানুষ না। ইকে মি বি নি খিলাফে আদামান নিস্তান আদম গিলাফে আদামান, তুমি যে দেহটাকে দেখতে পাচ্ছ এইটার নাম কিন্তু আসল মানুষ না, এইটার নাম যদি মানুষ হয় মানুষের চেয়ে গাধার কান অনেক বড়, মানুষের চেয়ে হাতির বডি অনেক বড়, জলহস্তি অনেক বড়, গন্ডার অনেক বড়। আবার যদি শক্তির নাম মানুষ হয় মানুষের চেয়ে বাঘের শক্তি অনেক বেশি। আবার যদি বল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছেন, এই শ্রেষ্ঠত্ব কোন দিক থেকে? যদি বল দৌড়ের প্রতিযোগিতায় ফার্স্ট হলে শ্রেষ্ঠ হবে, তাহলে মানুষের চেয়ে চিতাবাঘ বেশি দৌড়াইতে পারে না কম পারে? চিতাবাঘ ঘন্টায় 100 কিলোমিটার পর্যন্ত দৌড়াইতে পারে, মানুষ কমেন পারে? যদি বলেন ভাই মানুষ সাঁতারের প্রতিযোগিতায় ফার্স্ট হবে সেজন্য শ্রেষ্ঠ, তাহলে বলবো মাছ হল সবচেয়ে বেশি ফার্স্ট হবে, মাছের সঙ্গে দৌড়াই আমার সাঁতার কেটে মানুষ পারবে না, ওরা মাইলকে মাইল সাঁতার কেটে তারপরে পার হয়। আবার যদি বলেন উড়াল দেওয়ার প্রতিযোগিতায় মানুষ শ্রেষ্ঠ, তাহলে মানুষ উড়তেই জানে না, পাখি তো উড়াল দিয়ে এক দেশ থেকে আর এক দেশে চলে যায়, ঠিক কিনা? তাহলে মানুষ শ্রেষ্ঠ কোন দিক থেকে? বরং মানুষ তো আমি বলি ছাগলের চেয়েও দুর্বল। কেমনে? যখন গরু বাছুর দেয়, যখন গরু বাছুর জন্ম হয়, একটা দুইটা আছাড় খেয়ে তারপরে মায়ের দুধ পান করা শুরু করে, লেজ উঁচু করে দৌড় দেয়, ঠিক কিনা? কয়দিন সময় লাগে? ছাগলের যখন বাচ্চা হয় দুই তিনটা আছাড় খেয়ে তারপরে ঠিকই সে দুধ পান করা শুরু করে, দৌড়াদৌড়ি শুরু করে। আর একটা মানুষের বাচ্চা দৌড়াইতে কয়দিন লাগে? খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব জাতিকে দুর্বলতম প্রাণী হিসাবে সৃষ্টি করা হয়েছে। এই দুর্বল মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস দান করেছেন, জ্ঞান দান করেছেন। ওই জ্ঞানটা ছাগলকে দেওয়া হয় নাই, গরুকে দেওয়া হয় নাই, ওই জ্ঞানটা তিমি মাছকে দেওয়া হয় নাই, শিয়ালকে দেওয়া হয় নাই, চিতাকে দেওয়া হয় নাই, পাখিকে দেওয়া হয় নাই, যার কারণে ওই জ্ঞানের মাধ্যমে মানুষ যখন রেলগাড়ি তৈরি করল, এবারে 300 থেকে 350 মাইল বেগে যখন রেলগাড়ি চলে, তখন চিতাবাগের পিছন চিতাবাগকে পিছনে ফেলে, চিতাবাগ যখন ঘন্টায় দৌড়ায় 100 মাইল, এটা দৌড়ায় কত মাইল? 300 মাইল দৌড়ায়, 350 মাইল দৌড়ায়, চিতাবাগ পারল না, ফেল করল। ওয়ালাকাদ কাররামনা বনি আদমা, আমি বনি আদমকে সম্মানিত করেছি কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? আবার যখন মানুষ প্লেন তৈরি করল, এবারে পাখিদেরকে মানুষ পিছনে ফেলে পাখি যখন উড়তে থাকে, পাখি কোথায় আর প্লেন উড়ে কোথায় চলে যায়? 6 ঘন্টায় এখান থেকে মক্কা শরীফ চলে যায়, পাখিকে পিছনে ফেলে দিল। আবার মানুষেরা পানি জাহাজ তৈরি করলো, সাবমেরিন তৈরি করলো, স্পিড বোট তৈরি করলো, এমন জোরে সাঁতার কাটে মাছ পর্যন্ত পিছনে পড়ে যায়, ঠিক কিনা? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন, আকল দান করেছেন। এই আকল এবং জ্ঞানের উপর ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিছু স্বাধীনতা দিয়েছেন বিচার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের আইন দুই রকম, কয় রকম? যদিও এটা গ্রাম, তারপর আপনার বোঝার চেষ্টা আমি একটু ভূমিকা দিচ্ছি। এটা আইন দুই রকম, এক প্রকারের আইন হচ্ছে তাকভিনি, বলে ওলামায়ে কেরাম বুঝবে, তাকভিনি মানে যেটা মানতে বাধ্য, এখানে নিজের কোন স্বাধীনতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, প্রত্যেকটার জন্য আইন আছে। আইন আছে কিনা? সবাই আল্লাহর মাখলুক, আল্লাহর ইবাদত করে। যে কারণে আসমানে কোন সময় চন্দ্র সূর্য অ্যাক্সিডেন্ট করে, আর আমাদের রাস্তাঘাটে গাড়ি অ্যাক্সিডেন্ট করে কিনা? এই যে এখন আমরা গাড়ি রেখে আসছি অনেক দূরে, ট্রাক একটা পড়ে আছে ওখানে, গাড়ি রেখে শেষ পর্যন্ত হাঁটছি, তারপর হুন্ডা গিয়ে নিয়ে আসলো। এই রাস্তা নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ আছে, ট্রাফিক পুলিশ আছে, সিগন্যাল বাতি আছে, এরপরে রাস্তায় কত রকম দাগ দেওয়া আছে, তারপরেও গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আসমানে গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, ওখানে কোন ট্রাফিক পুলিশ আছে? কোন অ্যাক্সিডেন্ট ঘটে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই সবগুলোর জন্য আইন তৈরি করে দিয়েছি, আমার আইন মেনে সকলেই চলে, সেজন্য তারা মুসলিম। তাদের নাম কি? সব মুসলিম, মানুষ তারা সব মুসলিম। মুসলিম মানে হচ্ছে, আগে বলে নি, ইসলাম অর্থ কি? এটা ভুল কথা। ইসলাম মানে শান্তি, কোন আলেমদেরকে যেসব পাইবেন না। ইসলাম মানে হচ্ছে সালাম অর্থ শান্তি, বসে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম অর্থ শান্তি, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত এবং শান্তি বর্ষিত হোক, সালাম অর্থ কি? ও আমার ভাইয়েরা, ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর হুকুমের সামনে, এক আল্লাহর বিধানের সামনে নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে, সব ক্ষেত্রে এক আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করার নাম ইসলাম। ইসলাম অর্থ কি? আত্মশান্তি বলবেন না। ইসলাম কায়েম হলে শান্তি প্রতিষ্ঠিত হয়, ঠিক, তাই বলে ইসলাম অর্থ শান্তি না, খুব খেয়াল করবেন। আর এই আল্লাহর হুকুমের সামনে যে ব্যক্তি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে তাকে বলে মুসলিম। তার নাম কি? ইসলাম। আর মুসলিম তো পরিষ্কার হয়ে গেল, ইসলাম মানে আত্মসমর্পণ করা, আর আল্লাহর হুকুমের সামনে যে আত্মসমর্পণ করে তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা, আসমানে এবং জমিনে যা কিছু আছে সবগুলো আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করেছে। কার হুকুমের সামনে? চন্দ্র আল্লাহর হুকুম মানে কিনা? সূর্য আল্লাহর হুকুম মানে কিনা? তো যে আল্লাহর হুকুম মানে সে মুসলিম। সে কি? কাজী বোধ সব মুসলিম, গাছগাছালি মুসলিম, সাগর নদী খাল সবগুলো মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কালুরজুনিল কদীম, আমি চন্দ্রের জন্য রাস্তা নির্ধারণ করে দিয়েছি, চলার পথ নির্ধারণ করে দিয়েছি, এই পথে চন্দ্র চলে, সূর্যের জন্য পথ নির্ধারণ করা আছে, সে পথে সূর্য চলে, কোন সংঘর্ষ হয়? কারণ সবাই হুকুম মানে কার? মানুষের মধ্যে দুই রকম আছে, কিছু আছে মানুষ বাধ্য, মানতে বাধ্য। যেমন আমি এখন মুখ দিয়ে কথা বলছি, আমি কান দিয়ে কথা বলতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিয়েছেন দেখার জন্য, এই চোখ দিয়ে দেখতে হবে, এছাড়া আর কান দিয়ে দেখা যাবে না, চোখ দিয়ে শোনা যাবে না, নাক দিয়ে খাওয়া যাবে না। আল্লাহ তাআলা যেরকম সৃষ্টি করেছেন সেরকম মানতে বাধ্য কিনা? এই ক্ষেত্রে আমরাও আংশিক মুসলিম হয়ে গেলাম। আর বাকি কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন আমাদের জ্ঞানের উপরে, বলে দিয়েছেন এটা সত্য, এটা মিথ্যা, এইটা ভণ্ডামি, এইটা ইসলামের কাজ। এরকম অনেক কাজ আছে না, উঠা বসা করবেন না, ইনশাআল্লাহ দেখবেন কিছু আলোচনা হবে। অনেক কাজ আমরা করি সওয়াবের কাজ মনে করে, আসলে গুনাহ হয়। কি হয়? গুনাহ হয়, পাপ হয়, বেদাতি কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য একটা কিতাব দান করেছেন মানুষকে, যেমন চক্ষু দিয়েছেন দেখার জন্য, এই চোখ দিয়ে যেমন দেখতে হলে আলোর প্রয়োজন আছে, ঠিক সেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে জ্ঞানটা দান করেছেন, এই জ্ঞান থাকলেই কেবল আল্লাহকে চেনা যায় না, এই জ্ঞানের জন্য একটা আলোর প্রয়োজন, সেই আলোর নাম হচ্ছে কোরআন। সেই আলোর নাম কি? قد جاءكم من الله نور وكتاب مبين আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা আলো দান করেছে, আলো এসেছে, সেই আলোর নাম কি? এই কোরআনের আলো যদি থাকে তাহলে মানুষ আল্লাহকে চিনতে পারে, আর কোরআনের আলো যদি জ্ঞানের সামনে না থাকে চিনতে পারবে? ডারউইনের নাম আপনারা শুনেছেন, ডারউইনের একটা ভিন্ন মতবাদ আছে, এই লোকটা একটা বিজ্ঞানী ছিল, অনেক জ্ঞানের মালিক ছিল, কিন্তু তার জ্ঞানের সামনে কোরআনের আলো ছিল না, সে কোরআন পড়ে নাই, যে কারণে সে মানুষ সৃষ্টি হইল কেমনে, যেহেতু কোরআন জানে না, সে বলল মানুষ সৃষ্টি হয়েছে বান্দর থেকে। কিসের থেকে? বানর থেকে। আর বলল কি, এই বানরেরা জঙ্গলে যে গাছের সাথে ঝুলে ঘষে, ঘষতে ঘষতে ল্যাজটা পড়ে গেছে, এরপরে সোজা হয়ে হাঁটা শুরু করছে, মানুষ হয়ে গেছে। আমি আপনাদেরকে বলি, জঙ্গলে এখনো বানর আছে না, গাছে ঝুলে না, এখন কি কোনো বানরের ল্যাজ পড়ে? তাহলে আগে পড়লো কেমনে? যদি আগের যুগে বানরের ল্যাজ ঘষতে ঘষতে বানরের ল্যাজ পড়ে গেছে, মানুষ হয়ে গেছে, এখন কেন মানুষ হচ্ছে না? আসল বিষয়টা হল ওই লোকটা বিজ্ঞানী ছিল ঠিক, কিন্তু বিজ্ঞানের জ্ঞানের সামনে ওর আলো ছিল না, কোরআন ছিল না। পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একরকম কিনা? একরকম না? পাবদা মাছ আর বোয়াল মাছ নাকি চিনেন না? এখন যদি কেউ বলে যে এই যে বোয়াল মাছ, এই বোয়াল মাছগুলো আগে পাবদা মাছ ছিল, পরে বড় হয়ে গেছে, এটা বিশ্বাস করা যাবে? এটা যে বলবে সে কি পাগল? গজাল মাছ, শোল মাছ আর টাকি মাছ দেখতে কাছাকাছি কিনা? এখন যদি কোনো ব্যক্তি বলে এই যে টাকি মাছগুলো, এগুলো হচ্ছে গজাল মাছের আদি পুরুষ, আগে গজাল মাছগুলো টাকি মাছ ছিল, পরে গজাল মাছ হয়ে গেছে, বিশ্বাস করা যাবে? যে বলে সে কি পাগল? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে জ্ঞান দান করেছেন, যারা কোরআন পড়ে তারা কোরআনের সামনে এসে নত হয়ে যায়, কোরআনে মানুষের সৃষ্টির পরিচয় দেওয়া আছে। হযরতে মূসা আলাইহিস সালাম, ইতিহাস আপনারা জানেন, ফেরাউন স্বপ্নে দেখল যে তার রাজ্যে বনী ইসরায়েলের মধ্য থেকে একজন লোক তৈরি হবে, সে তাকে ধ্বংস করে ফেলবে। এজন্য হুকুম জারি করল যে যত বনী ইসরায়েলদের যত ছেলে আছে সবগুলো মেরে ফেলো, এবং যেগুলো সামনে ভবিষ্যতে জন্ম হবে ওগুলোকে মেরে ফেলতে হবে। এই আইন জারি করে দিল। মূসা আলাইহিস সালামের মায়ের পেটে সন্তান, অনেক কাহিনী আমি ছেড়ে দিচ্ছি, কাহিনী বলার উদ্দেশ্য না। মূসা আলাইহিস সালাম মায়ের পেটে যখন ভূমিষ্ঠ, মায়ের পেটে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসার মাকে জানিয়ে দিলেন তোমার এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে ফেরাউন তো মারতে আসবে, ফেরাউনের লোকেরা চলে আসবে, তুমি একে সঙ্গে সঙ্গে তোমার জ্বলন্ত আগুনের ভিতরে নিক্ষেপ করে দাও যাতে খুঁজে না পায়। এরপরে হুকুম হল একটা বাক্স তৈরি করো, বাক্স তৈরি করে তারপরে একে পানিতে ছেড়ে দাও। ইয়াখুযুহু আদুবুল্লি ওয়া আদুবুল্লাহু, এই বাক্স আমি এমন এক লোকের কাছে পৌঁছাবো যেই লোক মুসারও শত্রু আর আমারও শত্রু। আল্লাহ বলেন আমারও শত্রু মুসারও, আমি ওকে দিয়ে লালন পালন করাবো। মুসা আলাইহিসসালামের মা যখন বাক্স তৈরি করে নদীতে ছেড়ে দিল, আর মুসার বোন ফাতেমা নদীর পারে পারে হাঁটতে লাগলো, কোন জায়গায় গিয়ে থামে দেখলো ঠিক ফেরাউন যখন বিকেল বেলা বসে আছে, তার স্ত্রী আসিয়া সঙ্গে আছে, আর লোকজন আছে, ঠিক তার ঘাটের সামনে গিয়ে বাক্সটা থেমে গেল। ফেরাউন হুকুম দিল লোকদেরকে বাক্স তুলে আনা হল। এবারে খুলে দেখলো যে মাশাআল্লাহ কি সুন্দর এক ফুটফুটে বাচ্চা। ফেরাউন বলল যে এই তো আমার শত্রু, যেই শত্রুর জন্য আমি এত কিছু করেছি, এত মানুষকে হত্যা করেছি, এইটাই তো সেই শত্রু। আসিয়া আসিল মমিন, আল্লাহর বিশ্বাস করত, আসিয়া বলল কি তোমার শত্রু, এত সুন্দর বাচ্চা, এটা তোমার রাজপুত্র, বনী ইসরাইল হচ্ছে তোমার গোলামি করে, ওদের মধ্যে এত সুন্দর পুত্র কোত্থেকে আসবে, আমরা বরং আমাদের সন্তান নিয়ে একে লালন পালন করব, আমাদের কাজে লাগবে। আসিয়ার কথা এসে কান দিল, বলল ঠিক আছে তাহলে এবার লালন পালন করার জন্য দুধ পান করার ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসার মাকে জানিয়ে দিলেন আমি শুধু মুসাকে রক্ষা করব না, তোমার লালন পালনের ব্যবস্থাও করে দিচ্ছি। মুসার জন্য যত ধাত্রী মহিলা আনা হল কারো দুধ মুখে দিচ্ছে না, পান করছে না। এই সময় মুসার বোন গিয়ে বলল দেখো আমার কাছে একটা মহিলা আছে, খুব ভালো মহিলা, যেই কোনো বাচ্চা এর দুধ পান করে এবং এই বাচ্চার প্রতি সে সদয় হবে বলে আশা করি, এই বাচ্চাকে ইচ্ছে করলে আমি খবর দিতে পারি। ফেরাউন বলল তাড়াতাড়ি খবর দাও। মুসা আলাইহিসসালামের মা চলে আসলেন, বাচ্চাকে কোলে নিয়ে এবারে দুধ পান করাতে শুরু করলেন, পান করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করলেন আমি যাকে রক্ষা করতে চাই দুনিয়ার কোন শক্তি তাকে ধ্বংস করতে পারে না। এই মুসা আলাইহিসসালাম ফেরাউনের কাছে বসে বড় হলেন, এক পর্যায়ে নবুয়াত প্রাপ্ত হলেন, অনেক বড় লম্বা কাহিনী, আমি সে কাহিনী বলছি না। নবুয়াত প্রাপ্তির পরে আবার ফেরাউনের কাছে আল্লাহ তাআলা হুকুম দিলেন ওকে দাওয়াত দাও, রবের প্রতিমান আনতে দাওয়াত দাও। রব এটা খুব বড় জিনিস, যেহেতু আগে রব্বুন আল্লাহর উপর আলোচনা হচ্ছিল, রব অনেক বড় জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন সৃষ্টি করলেন বড় আকারে একটা মাহফিল করলেন, সৃষ্টি করার পরে বড় আকারে মাহফিল করলেন, সেই মাহফিলে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এ পর্যন্ত আগমন করেছে সব মানুষগুলো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই মাহফিলে নিজের পরিচয় দিয়ে প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, ও মানুষেরা তোমরা বলো আমি তোমাদের রব কিনা। সব রুহগুলো বলল হ্যাঁ, কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, আমরা সাক্ষ্য দিচ্ছি। কালু বালা শাহিদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব। দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের থেকে অঙ্গীকার আদায় করলেন কিসের ব্যাপারে, রব, তিনি আমাদের কি। আবার দুনিয়াতে যখন আসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ভুলে যেও না কি স্বীকার করেছ। দুনিয়াতে আসার পরে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজে দাঁড়িয়ে একটা সূরা পড়তে হয় সূরা ফাতিহা, এই সূরার মধ্যে শুরুতেই বলতে হয় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রবের কথা আসলো, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি গোটা জগৎ সমূহের রব, রব বলা হলো। আবার রুকুতে গিয়ে সুবহান রব্বিল আযীম, আবার সেজদায় গিয়ে সুবহান রব্বিল আলা, রুকুর থেকে সোজা দাঁড়িয়ে বলি রব্বানা লাকাল হামদ, ঠিক কিনা, দাঁড়াতে রব, সেজদায় রব, সোজা হয়ে রব, সব অবস্থায় রবের কথা বলা হচ্ছে। আবার যখন মানুষ দুনিয়ার থেকে আখেরাতের সফর শুরু করবে, আখেরাতের প্রথম ঘাটির নাম হচ্ছে কবর, এই কবরে গেলে তিনটা প্রশ্ন হবে, তার প্রথম প্রশ্ন হচ্ছে মান রব্বুকা, বলো তোমার রব কে ছিল। দুনিয়াতে আসার আগে বলল কি রব, দুনিয়াতে এসে নামাজে দাঁড়িয়ে রব, রুকুতে রব, সেজদায় রব, আবার দুনিয়ার থেকে যখন আখেরাতের সফর শুরু হবে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, কে তোমার রব ছিল বলো, এ রব কি চিনা দরকার আছে না? রব কি অর্থ? রব মানে খালি প্রভু না, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন তুমি গিয়ে ফেরাউনকে রবের দাওয়াত দাও, ফেরাউন রব দাবি করেছিল, কোরআনে বলা আছে ফাহাশারা ফানাদা ফাকালা আনা রব্বুকুমুল আলা, ফেরাউন তার দেশের সমস্ত মানুষদেরকে একটা বড় মাঠে জড়ো করলো, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রব্বুকুমুল আলা, সে বলল আমি তোমাদের বড় রব, আমি তোমাদের কি এই দাবি করলো ফেরাউন, আর এই ফেরাউনের কাছে পাঠাইলো মুসাকে কি করার জন্য? রবের প্রতি ইমান আনার জন্য। ফেরাউন বলল মুসা তোমার রব কে, কি তোমার রবের পরিচয়? আমি তোমাকে বড় করলাম, আমি তোমাকে লালন পালন করলাম, আমার ঘরে বড় হয়েছ, আর এখন আমাকে বাদ দিয়ে অন্য একটা রবের দাওয়াত পেশ করছো, কে তোমার রব পরিচয় দাও। হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে উত্তরটা শিখিয়ে দিয়েছেন কোরআনুল করিমের সূরা তহার ৫০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ, রবের পরিচয়। এবারে রবের পরিচয় শুনুন, ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরাউন, তুমি রব দাবি করেছ অথচ তুমি এক সময় ছিলে নাপাক পানি, এরপরে হল রক্ত, রক্ত এরপরে গোশতের একটা ছোট্ট টুকরা, এরপরে আস্তে আস্তে মায়ের পেটে ছিলে, সেখান থেকে দুনিয়া আসলে শিশু কৈশোর, এরপরে যৌবন, এখন বুড়া, আবার একটা মরে যাইবা। তোমার মতো এরকম দুর্বল রবের প্রতি আমি দাওয়াত দিচ্ছি না, আমার রবের পরিচয়টুকু শুনে নাও। কালা রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরাউন, আমি যে রবের দাওয়াত দিচ্ছি, আমি যে রবের প্রতি ঈমান আনার জন্য তোমাকে হুকুম করছি, সেই রব হচ্ছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি থেকে শুরু করে পূর্ণতায় পৌঁছানো পর্যন্ত যখন যা প্রয়োজন সবগুলো যিনি বিনা দরখাস্তে বিনা আবেদনে পূরণ করেন, তিনি হচ্ছেন কি? রব। একটু ব্যাখ্যা দিলে বুঝবেন, আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে বাচ্চা তৈরি হলো, শরীর হলো, গঠন হলো, এবারে রুহ চলে আসলো, মায়ের পেটে খাবারের প্রয়োজন হলো, মায়ের পেটে খাবারের জন্য দুনিয়ার কোন খাদ্যমন্ত্রীর পক্ষে সম্ভব খাবার দাও ওখানে? মায়ের পেটে শিশুর ক্ষুধা লেগেছে, দুনিয়ার কোন ব্যক্তির পক্ষে সম্ভব নয় ওখানে খাবার পৌঁছানো, এমনকি শিশুও যে কান্নাকাটি করবে, মিছিল করবে, আন্দোলন করবে, সেই সুযোগটা পর্যন্ত নেই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে বুঝে শুনে ওই মায়ের পেটে শিশুর জন্য খাবারের বন্দোবস্ত করেছেন, মায়ের নাভির সঙ্গে সংযোগ দিয়ে, মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে ওই বাচ্চার খাবারের বন্দোবস্ত করেছেন। এজন্য কোন দরখাস্ত করতে হয় নাই, কোন আবেদন করতে হয় নাই, কোন মিছিল করতে হয় নাই, বিনা দরখাস্তে যিনি পূরণ করেছেন তিনি কে? قال ربنا الذي اعطى كل شيء خلقه ثم هدى। শুধু এ পর্যন্তই নয়, এরপরে যখন শিশু ভূমিষ্ঠ হওয়ার সময় এলো, দুনিয়াতে সে কি খাবে? ঠান্ডা খেলে সর্দি লাগতে পারে, গরম খেলে মুখ পুড়ে যেতে পারে, শক্ত হলে গলায় আটকে যেতে পারে, এছাড়া বিভিন্ন রকমের রোগ জীবাণুর আক্রমণ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য ওই শিশুর মায়ের বুকে এমন এক সুন্দর দুধ তৈরি করে দিলেন, গাঢ় হলুদ বর্ণের শাল দুধ। আগের যুগের অশিক্ষিত মেয়ে লোকেরা মনে করত শাল দুধ পান করলে নাকি ধনুষ্টঙ্কর হয়, এজন্য চিপড়ে ফেলে দিত। বর্তমান যুগের সমস্ত চিকিৎসা বিজ্ঞানী, সমস্ত ডাক্তারগুণ ঐক্যমত পোষণ করেছেন, মায়ের বুকের শাল দুধ, প্রথম যে দুধটা গণ এবং গাঢ়, এটা আল্লাহ তাআলা ধনুষ্টঙ্কর হওয়ার জন্য তৈরি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশুটা যখন দুনিয়াতে আসবে, তার খাবারের প্রয়োজন হবে, পানির প্রয়োজন হবে, ঔষধের প্রয়োজন হবে, এই শাল দুধটাকে একসাথে বাচ্চার খাবারের জন্য, পানির জন্য এবং যত রকম রোগ জীবাণুর আক্রমণ হতে পারে সমস্ত রোগ জীবাণুর থেকে প্রতিষেধক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই শাল দুধকে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এরপরে যখন আবার শিশু দুধ পান করতে করতে বড় হয়ে গেল, সাত আট বছর এখন কয়েক দুই বছর পূর্ণ হয়ে গেল, এখন তার আর দুধ পান করলে চলে না, খিচুড়ি খেতে হবে, মুরগির বাচ্চা খেতে হবে, কবুতরের বাচ্চা খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার তার রবের পরিচয় দিলেন, ওই বাচ্চার কচি মুখে ছোট ছোট সুন্দর সুন্দর সাদা দাঁত বের করে দিলেন। এবারে দাঁতগুলো দিয়ে মুরগির বাচ্চা চাবাও, হাঁসের বাচ্চা চাবাও, কবুতরের বাচ্চা খাও, খিচুড়ি খাও। খেতে খেতে বাচ্চা এবারে আরো বড় হয়ে গেছে, আট দশ বছর হয়ে গেছে, এখন তাকে ছোট ছোট মুরগি আর কবুতর খেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবারে তার মুখের সেই ছোট দাঁতগুলোকে ভেঙে এবারে বড় বড় দাঁত দিয়ে পরিপূর্ণ করে দিলেন। এবারে গরুর গোশত খাও, গরুর হাড্ডি চাবাও, ছাগলের হাড্ডি চাবাও, যখন যা প্রয়োজন সবগুলো ব্যবস্থা করছেন কে? আল্লাহ রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফেরাউন, মুসা আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন কাকে? ফেরাউনকে। আমাদেরকেও দাওয়াত দেওয়া হচ্ছে, আমরাও দাওয়াত পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন যে রব তোমাকে শুরু থেকে পূর্ণতায় পৌঁছানো পর্যন্ত যখন যা প্রয়োজন সবগুলো বিনা দরখাস্তে বিনা আবেদনে পূরণ করেন তিনি আমাদেরকে। রবকে চেনা গেছে তখন নাকি? এই যে পাখিগুলো মানুষ কেন? আপনি বলবেন যে ডিমের ভিতরে তো বাচ্চা হয়, সেগুলোর খাবার করতে গেছে। আমার ভাইয়েরা, ডিমের ভিতরে যে বাচ্চা তৈরি হয় সেই বাচ্চা তো আর মায়ের নাভির সঙ্গে সংযোগ দেওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডিমের ভিতরে দুইটা অংশ রেখে দিয়েছেন, একটা হচ্ছে সাদা লালা আর একটা হচ্ছে হলুদ বর্ণের কুসুম। ওই হলুদ অংশ দিয়ে বাচ্চা তৈরি হল। ডিমের ভিতরে বাচ্চা তৈরি হয়ে এবারে বাচ্চা যখন রুহু চলে আসলো, দেহ তৈরি হল, খাবারের প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ডিমের ভিতরের বাচ্চার জন্য পূর্বের থেকেই খাবার তৈরি করে রেখেছেন, সাদা লালা খাবার। এবারে ডিমের ভিতরে বসে মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, কচ্ছপের বাচ্চা, কুমিরের বাচ্চা, পাখির বাচ্চা ওই খাবারগুলো খাচ্ছে আর আস্তে আস্তে বড় হচ্ছে। এক পর্যায়ে খাবারের গুদাম শেষ হয়ে গেছে, ডিমের ভিতরে সামান্য খাবার শেষ হয়ে গেছে, এখন কেমনে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখির বাচ্চার মধ্যে জ্ঞান দান করেন, তোর চতুর্দিকে যে প্রাচীর রয়েছে ডিমের খোসা, এটা কোনো শক্ত কিছু নয়, ইট বালু দিয়ে তৈরি করা হয় নাই, তোর ঠোঁট দিয়ে চতুর্দিকে ঠোকরাতে থাকবি, চতুর্দিকে ঠোকরায়, আর যখন চতুর্দিকে ঠোকরাতে ঠোকরাতে ভেঙে ফেলল, এবারে আল্লাহর পক্ষ থেকে হুকুম করে এবার মাথা দিয়ে মারো ধাক্কা। ধাক্কা মারতে মারতে দুই ভাগ করে খোসাটা ভেঙে ফেলল, দুনিয়াতে চলে আসলো। আপনি হাঁসের ডিমের থেকে হাঁসের বাচ্চা বের হলো, মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা বের হলো, দুটো বাচ্চাকে পানির কাছে নিয়ে যান, দেখবেন হাঁসের বাচ্চা পানি দেখলে আনন্দে মেতে উঠবে, সাঁতার কাটা শুরু করবে, তার মনের মধ্যে কোনো ভয় নেই, সে যেন বুঝতে পেরেছে পানি তার জন্য উপযুক্ত, সাঁতার কাটতে আরম্ভ করলো, তার মনে কোনো ভয় নাই, ঠিক কিনা? পক্ষান্তরে মুরগির বাচ্চা আপনি পানির কাছে নিয়ে যাবেন, মুরগির বাচ্চা মরতে রাজি কিন্তু পানিতে নামতে রাজি না, ঠিক কিনা? নাকি এলাকার মুরগির বাচ্চা পানিতে সাঁতার কাটে? এলাকার নাম কি জানো? ভবানীপুর, ময়মনসিংহের ভবানীপুর। এই এলাকার মুরগির বাচ্চাও তাহলে পানিতে নামে না? আল্লাহু আকবার। কে শিক্ষা দিল হাঁসের বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত, কোনো ভয় নেই, আর কে শিক্ষা দিল মুরগির বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত নয়? যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? আল্লাহ। কাল রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। শুধু এ পর্যন্তই নয়, এই শীতের মৌসুমে হাজার হাজার পাখি বাংলাদেশে আসে না বিদেশ থেকে? কেন আসে জানেন? ওই দেশে শীত প্রধান দেশ, বরফ জমে গেছে, এখন আর ওখানে থাকা সম্ভব নয়, ওর গায়ে কেউ কম্বল জড়িয়ে দেয় না, ডুবিয়ে মাছ খাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই পা পাখিগুলোকে জানিয়ে দিলেন বাংলাদেশে উড়াল দিয়ে যা, তোর পাসপোর্টের দরকার নাই, ভিসার দরকার নাই, আমি আল্লাহ তোর জন্য সব ব্যবস্থা করে রেখেছি, তোর জন্য দেশে আইন করা আছে, অতিথি পাখি তোকে মারলে পুলিশে লোক ধরে নিয়ে যাবে, এত সুন্দর ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। রব্বুল আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরাউন, আল্লাহ রব্বুল আলামিন ওই মহান আল্লাহ, মহান সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আবার বড় করেছেন, জীবনের ধাপে ধাপে যখন যা কিছু সবগুলো দেন কে? না কোনো খাজা বাবা দেয়, গাজা বাবা দেয়, ল্যাংটা বাবা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আমাদের কিছু হুকুম দান করেছেন, বিধান দান করেছেন, এই বিধানগুলো যারা মানে তারা মুসলিম, তারা কি? আর না মানলে সে কি থাকবে, মুসলমান হবে? এবারে আসো, আল্লাহর হুকুমগুলো মানতে হবে। আল্লাহর হুকুমগুলো কি কি? কিছু আছে সোজা হুকুম। আমার ভাইয়েরা, এই কথা বলে কারা? সবাই একটু কাছে আগে বসি, শয়তান ঢুকে গেছে মাঝখানে, একটু কাছে আগে বসি। হ্যাঁ, শয়তানগুলো তাদের ফাঁকে পাইনি, শয়তান ঢুকে, কারণ শয়তান জানে যে সামনে যে আলোচনা হবে এটা শয়তানের জন্য বিশাল বড় ক্ষতিকর হবে। কারণ আমাদের সমাজে এখন অসংখ্য ভণ্ড আছে। কি আছে? ওই যে ইসলাম মানে শিখাইল না শান্তি, কারা শিখাইল জানেন? বলবো, এই দেশ ইংরেজরা দখল করেছিল, আপনারা জানেন কিনা? প্রায় 200 বছর পর্যন্ত ইংরেজরা এই দেশ দখল করেছিল। খ্রিস্টানরা যখন এই দেশ দখল করল, ওরা এই দেশের যারা ওদের দালাল ছিল, খ্রিস্টানদের দালাল এখনো আছে না? এখনো আছে, দেখাবো ইনশাআল্লাহ। এই দালালদের কাছে খ্রিস্টানেরা চাইল, ব্রিটিশের শাসনে ছিল গুলো, জানতে চাইল আমরা দেশ দখল করেছি, এই বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সব ছিল ব্রিটিশের অধীনে, ঠিক কিনা? মুসলমানদের দেশ ছিল আগে, মুসলমানদের থেকে ওরা চক্রান্ত করে ভারতবর্ষ দখল করল। এরপরে এখন ওরা এদেশের দালালদের কাছে জানতে চাইল যে আমরা দেশ দখল করেছি, আমরা টিকে থাকবো কেমনে? তখন 3 বছর পর্যন্ত ঘুরে ঘুরে রিপোর্ট তৈরি করল এই দেশের ওদের দালালেরা, ওদের কাছে রিপোর্ট দিল তোমরা ভারতবর্ষ দখল করেছ, বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সব দখল করেছ ঠিক, কিন্তু এই দেশে টিকতে হলে তোমাদের শত্রুদেরকে চিনতে হবে, তোমাদের শত্রু হিন্দু নয়, তোমাদের শত্রু খ্রিস্টান নয়, তোমাদের শত্রু বৌদ্ধ নয়, তোমাদের শত্রু শিখ নয়, তোমাদের একমাত্র শত্রু হচ্ছে মুসলমান। কারা? কারণ মুসলিম মানে হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বান্দা। কার কাছে? যে মুসলিমরা কোরআন মানে ওরা আল্লাহর ইবাদত করে, তাছাড়া কারো হুকুম মানতে রাজি না, ওরা ছাড়া তোমাদের সবাই তোমাদেরকে মানবে, মুসলিমরা মানবে না। সুতরাং যদি ভারতবর্ষে টিকে থাকতে চাও, ভারতবর্ষ শাসন করতে চাও, তাহলে তোমাদেরকে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 1 নম্বর কাজ হল, যত কোরআন শরীফ আছে সমস্ত কোরআন শরীফগুলো আগুনে পুড়িয়ে ফেলতে হবে। কারণ এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাব মুসলমানদেরকে আল্লাহর হুকুম মানতে শিখায়। মুসলিমদের নাম, ধর্মের নাম ইসলাম। ইসলাম মানে হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আর ওরা ওই মুসলিম হয়েছে আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে, তোমাদের সামনে নয়। কাজী কোরআন শরীফ পড়তে হবে, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হল, এই কোরআন শরীফ যারা প্রচার করে আলেমদেরকে মেরে ফেলতে হবে। 3 নম্বর কাজ হল, এই কোরআন শরীফ যেখানে শিক্ষা দেওয়া হয়, যেখানে প্রচার করা হয়, মাদ্রাসাগুলো মসজিদগুলোকে ধ্বংস করতে হবে। কয়টা কাজ? কারা পরামর্শ দিল? ইংরেজদের দালালরা। আমার ভাইয়েরা, এরপরে শুরু হল ইংরেজদের এই কাজ বাস্তবায়ন করা। একজন খ্রিস্টান ঐতিহাসিক তিনি লিখেছেন, ডক্টর টমসন লিখেছেন, এরপরের থেকে ইংরেজরা ব্রিটিশ শাসন এই 3টা কাজ বাস্তবায়ন করার জন্য কাজ শুরু করে দিল। যত করো কোরআন শরীফ যেখানে পাওয়া গেল, একসাথে 3-3 লক্ষ কোরআন শরীফকে দিল্লি শাহি মসজিদের সামনে আর লাহোর জামে মসজিদের সামনে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিল। এইভাবে কোরআন শরীফ যত জায়গায় ছিল, সব কোরআনগুলোকে পুড়িয়ে ফেলল। এরপরে দুই নাম্বার কাজ হল মাদ্রাসা মসজিদগুলোকে ওরা ঘোড়ার আস্তাবল বানালো, মাদ্রাসা বন্ধ করে দিল, মসজিদ বন্ধ করে দিল, ঘোড়ার আস্তাবল বানালো। আর যত মসজিদ মাদ্রাসার অর্থ সম্পত্তি ছিল সেগুলো সব হিন্দুদেরকে মালিকানা করে দিল, জমিদারি দিয়ে দিল। এবারে তিন নাম্বার কাজ শুরু হল, আলেমদেরকে হত্যা করার কাজ শুরু করল। ডক্টর টমসন লেখেন, আমার সৃষ্টিকর্তার কসম, আমি দিল্লি শাহী মসজিদের পিছনে আমার তাবু ছিল, সেখানে গেলাম, মানুষ পোড়া গন্ধ পেলাম, আমি তাবুর পিছনে গিয়ে দেখলাম 40 জন আলেমকে আগুনে পোড়ানো হচ্ছে, আমার সামনে আরো 40 জন আলেমকে আনা হল, বলা হল মৌলবীর দল হয়তো ইংরেজদের সামনে মাথা নত করবি, নতুবা তোদেরকেও বুনা করা হবে, আগুনে পুড়িয়ে ফেলা হবে, যেরকম ওই 40 জনকে আগুনে পোড়ানো হচ্ছে। ইংরেজরা ভয় দেখালো। ডক্টর টমসন লেখেন, আমার সৃষ্টিকর্তার কসম করে বলছি, ওই 40 জন আলেম সব আগুনে জ্বলতে রাজি হল, মরতে রাজি হল, কিন্তু ইংরেজদের সামনে মাথা নত করতে, ইংরেজদের আনুগত্য করতে একটা প্রাণীও রাজি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাদের মুখে কবিতা ছিল, ডরতে নেই দুনিয়া মে মুসলমানো কিসি সে, জব দৌলত ঈমান মিলি উনকো নবী সে। মুসলমানরা দুনিয়ায় কাউকে ভয় করে না, মুসলিমরা ইসলাম গ্রহণ করেছে, এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। মুসলিম হ্যাঁ ওয়াতন হ্যাঁ সারা জাহা হামারা, আমরা মুসলিম, গোটা দুনিয়া আল্লাহর সৃষ্টি, আমাদের কেউ ভয় দেখাতে পারে না। মর্দে মুমিন বাতিল সে হারগিজ খৌফ খা সকতা নেহি, সরকার সিকতা হয় লেকিন সর ঝুকা সিকতা নেহি। একজন মুমিন বান্দা এক আল্লাহ ছাড়া কারো হুকুমের সামনে মাথা নত করতে পারে না, প্রয়োজনে জান দিতে পারে, গর্দান কাটাতে পারে, কিন্তু গর্দান ঝুকাতে পারে না, ঠিক কিনা? মর্দে মুমিন বাতিল সে হারগিজ খৌফ খা সকতা নেহি, সর কাটা সিকতা হয় লেকিন সর ঝুকা সিকতা নেহি। বদর কতল করনা হয় তো কর লে আশকে দিলদার কো, হম শিকায়ত যা করেঙ্গে কাতেবে তকদীর কো। আমার ভাইয়েরা, এইভাবে সমস্ত ওলামায়ে কেরাম ইংরেজদের আগুনে জ্বলতে রাজি হল, ইংরেজদের আগুনে পুড়ে মরতে রাজি হল, কিন্তু ইংরেজদের আনুগত্য করতে রাজি হয় নাই, এইভাবে ওলামাদের হত্যা করলো, কোরআন শরীফ পুড়িয়ে ফেলল, মাদ্রাসা ধ্বংস করল। এরপরেও ইংরেজ বিরোধী আন্দোলন থেমে গেছে না, আরো বেশি বাড়ে গেছে, ইতিহাস যারা জানেন। এরপরে শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই ঘোষণা দিলেন, ফতোয়া দিলেন, ভারতবর্ষ দারুল হরফ কুফফারদের দেশ, লড়াই করো। এবারে চতুর্দিকে দাবানলের মতো আগুনের মতো ছড়িয়ে পড়ল ইংরেজ বিরোধী আন্দোলন, চতুর্দিকে ছড়িয়ে পড়ল। ইংরেজরা আবার পরামর্শে বসলো, ওই দালালদেরকে ডাকলো, তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা পুড়িয়েছি, তোমাদের পরামর্শ অনুযায়ী আলেমদেরকে হত্যা করেছি, তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিয়েছি, এরপরেও কেন আমাদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, কেন আন্দোলন থেমে যাচ্ছে না? তখন ইংরেজদের দালালরা, এর মধ্যে মৌলবীও তো ছিল, ঠিক না? এখনো মৌলবী আছে না, দেখাবো ইনশাল্লাহ। ইংরেজদের দালালরা চিন্তা করল, এই কোরআনকে পুড়িয়ে শেষ করা যাবে না, ওদেরকেও বোঝানো দরকার। এইবারে তারা করল কি, মাদ্রাসাগুলোর থেকে ছোট ছোট বাচ্চা হাফেজ আছে না, 8 বছর 9 বছর 10 বছরে কোরআন হাফেজ হয় কিনা, এইরকম কিছু হাফেজদেরকে নিয়ে ধরে আনল, ইংরেজ শাসনের সামনে উপস্থিত করে বলল, তোমরা যে মাদ্রাসা পুড়িয়েছ, ইটের মাদ্রাসা, কাঠের মাদ্রাসা, টিনের মাদ্রাসা জ্বালিয়ে পুড়িয়ে সারখার করেছ, তোমরা যে কোরআন শরীফ পুড়িয়েছ, কাগজের কোরআন শরীফ পুড়িয়েছ, তোমরা যে আলেমদেরকে হত্যা করেছ, বুড়া বুড়া আলেমদের হত্যা করেছ, জেনে রাখো এই যে শিশুগুলো আছে, প্রত্যেকটা শিশুর বুকের মধ্যে 30 পারা কোরআন শরীফ মুখস্থ আছে, এই কোরআন তোমরা ধ্বংস করবে কি করে? ইংরেজরা বুঝতে পারল এইভাবে কোরআন ধ্বংস করার সম্ভব না, ধ্বংস করা সম্ভব কিনা? কোরআনে বলছেন কে, আল্লাহ বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায়। কোরআনের এক নাম কি? নূর, আলো বলেছিলাম শুরুতে। আল্লাহ বলছেন আল্লাহর নূরকে ওরা ফুৎকার দিয়ে নিবাতে চায়। গ্রামের লোক গেছে শহরে বেড়াতে, তো এখন মেয়ে বিয়ে দিয়েছে শহরে, মেয়ে বলছে আব্বা ঘুমানোর সময় বাতিলে নিবাই ঘুমাইয়ে, এক বাবা তো ওই মোমবাতি আর গ্রামের কুপি নিবাইয়ে ফুদিয়া জোরে ফুদায় দিবে না, আরো জোরে মুখ গেছে ব্যথা হইয়া, এরপরে ঘুমাই গেছে বাতি না নিবে। মেয়ে দেখলো যে বাতি নিবে না, বাবার কি আব্বু বাতি নিবাও নাই? আরে তোদের বাড়ি বাতি এগুলো বড় বেতাল বাতি, গ্রামের বাতি একটা ফুদি নিবাই ভালো, এর কত ফুদিলাম মুখ ব্যথা হয়ে গেল, তারপর নিবাতে পারছি না। এবারে মেয়ে বলল তুমি গ্রামের যে বাতি নিভাও এটা সেই বাতি না, এই বাতি যদি ফু দিতে দিতে তুমি মরেও যাও বাতি ফুদিলে নিবে না, এই বাতি নিবাই তোরে তোমার গোড়ার থেকে সুইচ বন্ধ করতে হবে। ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানরা নাস্তিক মুরতাদেরা চেয়েছিল আল্লাহর কোরআনকে ফুৎকার দিয়ে নিভাতে, ফুৎকার দিয়ে ধ্বংস করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নির্বাপিত করতে, আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পূর্ণতায় পৌঁছিয়ে ছাড়বেন, যদিও দুনিয়ার সমস্ত কাফেররা এটা অপছন্দ করে, এর বিরোধিতা করে, আল্লাহ তারা পূর্ণ করে ছাড়বেন। পূরণ করবেন কে? ধ্বংস করতে পেরেছে পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কায় পাহাড় ভেঙে ফেলবে, পাহাড় ভাঙবে না মাথা ভেঙে যাবে। আমার ভাইয়েরা ইংরেজরা দেখল মাদ্রাসা পুরানোর দ্বারা আলেম শাস ইসলাম ধ্বংস করা যায় নাই, আলেমদের হত্যা করে ইসলাম ধ্বংস করা যায় নাই, কোরআন পুড়িয়ে শেষ করে ইসলাম শেষ করা যায় নাই, তাহলে এবারে চিন্তা করবো ইসলাম এইভাবে শেষ করা যাবে না। ইসলাম শেষ করতে হলে ওদের মধ্যে দালাল তৈরি করতে হবে। কি করতে হবে? ইংরেজদের পালা মৌলবি তৈরি করতে, পালা বান্দর আছে না, একদল মৌলবি তালাশ করতে হবে, যেই মৌলবিরা কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না, নামাজ পড়ার কথা বলবে, রোজার কথা বলবে, আরো কিছু কথা বলবে, বলতে সামনে ইনশাআল্লাহ, কিন্তু ওরা ওরা এই কোরআন যে দেশ শাসন করার জন্য এটা বলবে না, এই কোরআন যে সমাজেও চলবে এটা বলবে না। এই জন্য তারা চিন্তা করলো এখন আর মাদ্রাসা ভাঙব না, মাদ্রাসা গড়ব। এই পরিকল্পনা নিয়ে সর্বপ্রথম যে মাদ্রাসা তৈরি করেছে ইংরেজরা, এটা কলিকাতা আলিয়া মাদ্রাসা। এই কলিকাতা আলিয়া মাদ্রাসা ওরা তৈরি করলো, তৈরি করে নিজেদের নিয়ন্ত্রণ যাতে থাকে সেজন্য প্রিন্সিপালের পদটার জন্য শর্ত দিল, এমন শর্ত মুসলমানদের মধ্যে ওরা জানে এই শর্ত পূরণ করার মতো কেউ নাই, যার কারণে একজন নয় দুজন নয় পরপর 27 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান, দীর্ঘ 77 বছর পর্যন্ত খ্রিস্টানরা এটাকে পরিচালনা করেছে। আর সিলেবাস তৈরি করার জন্য দায়িত্ব দিয়েছিল ডক্টর ম্যাকলিকে। কাকে? ম্যাকলি খ্রিস্টান আলেম, বুখারিও পড়তে জানে, মুসলিম পড়তে জানে, হাদিসের কিতাব পড়তে জানে, কোরআনে তাফসির করতে জানে, জানেন এরকম? ওই যে শোনেন না যে কোরআন শরীফের তর্জমা করেছিল একজন হিন্দু গিরিশচন্দ্র সেন, অবশ্য সর্বপ্রথম করেছে কথা ভুল, কোরআনের তর্জমের আগে মুসলমানরাই করেছিল, যাই হোক তারপর তো একটা হিন্দু করেছিল, তাহলে হিন্দুরা কোরআন পড়তে পারে না? খেয়াল রাখবেন কোরআন শরীফ পড়লেই মুসলমান হয় না, তাহলে হিন্দু ওই গিরিশচন্দ্র সেন তো মুসলমান হতো। ও আমার ভাইয়েরা, এই ডক্টর ম্যাকলি সিলেবাস তৈরি করল, সিলেবাস তৈরি করে দিল, এখন মুসলমানরা উজুর মাসলা পড়বে, গোসলের মাসলা পড়বে, কিন্তু কোরআন শরীফের কিছু মানবে আর বাকি অংশ রাজনীতির অংশ বাদ দিবে। কোরআন শরীফের চোরের হাত কাটা বিধান আছে না, এই যে আপনারা চুরির ভয়তে ঘরের দরজা বন্ধ করতে হয়, কোরআনের চুরির বিচার আছে কিনা? কোরআনের বিচার মানলে দেশে চোর থাকবে? কোরআনের বিচার কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে দিয়েছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, মেয়ের হোক আর পুরুষ হোক, নির্দিষ্ট পরিমাণ চুরি করল, হাত কেটে ফেলে দাও, আইনটা কার? এইখানে যদি গ্রামে একটা চোর ধরে হাতটা এখান থেকে কেটে দেওয়া হয়, এরপরে এই ঘটনা যারা দেখবে আর শুনবে ওই গ্রামে আর কেউ চুরি করতে আসবে? আল্লাহর আইন বাস্তবায়ন করলে চোর থাকবে দেশে? মক্কা মদিনায় যান, আজান হয়ে গেল, সঙ্গে সঙ্গে সব দোকানগুলো বন্ধ হয়ে গেছে, স্বর্ণের দোকান পর্যন্ত একটা কালো পর্দা ঝুলাইয়া দেয়। এরপরে নামাজ পড়তে চলে গেছে, চোরের কোনো ভয় নাই, সোনার মদিনায় গেলে এই দৃশ্য দেখা যায়। আর আমাদের দেশের নাম কি? সোনার বাংলা। কি এই সোনার বাংলায় যখন ভালো এক জোড়া জুতা নিয়ে মসজিদে যাবেন, সামনের কাতারে নামাজ পড়লেন, পিছনের কাতারে জুতা রাখলেন, পাওয়া যাবে আর? ও আমার ভাইয়েরা, কেন সোনার বাংলা আর সোনার মদিনায় এই পার্থক্য? কারণ সোনার মদিনায় কিছু হলেও আল্লাহর আইন আছে। কি আছে? যেই কারণে সোনার মদিনায় কেউ সোনার দোকানেও চুরি করতে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন, হাত কাটার বিধান দিয়েছেন, এই বিধান কেউ বদলাইতে পারবে? কিন্তু আমাদের দেশে বদলাই ফেলাইছে। এ দেশে চুরি করলে 10 বছর জেল দিয়ে দাও, এই তো বেশি বেশি। আর আল্লাহ বলছেন হাত কাটতে, আল্লাহর আইন বাতিল করছে কিনা? বাতিল করলো আল্লাহর আইনকে। আল্লাহর আইন বাতিল করার ক্ষমতা কারো আছে? মক্কা যখন বিজয় হলো, মক্কা শরীফ জননবী বিজয় করলেন, মক্কা বিজয়ের 3 দিনের পরে মক্কা একটা চুরি হয়ে গেল। চুরিটা করছে মক্কার একেবারে খুব বড় এক বংশের একটা মেয়ে লোক, বনু মখজুম কুরাইশ বংশের একটা শাখা। মক্কার লোকেরা চিন্তায় পড়ে গেল, এই মহিলার হাত কাটা গেলে গোটা কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে। ওরা আগে বড় লোকদের বিচার করে, বিচার করে কাদের? গরিবদের। এবারে কুরাইশ বংশের মেয়ে, নামটা হচ্ছে নবীর মেয়ের নামে, নাম ফাতেমা। ওরা চিন্তায় পড়ে গেল, বলল ঠিক আছে, অসুবিধা নাই, নবীর কাছে একটু বললেই তো হয়ে যাবে, কারণ নবীর বংশ তো কুরাইশ বংশ, মেয়েটার নামও ফাতেমা, হয়তো এটা আল্লাহ রসুল বাতিল করে দিবেন। কিন্তু রসুলকে বলবে কে? আল্লাহর রসুলকে বলার জন্য আল্লাহর নবীর একটা পালক পুত্র ছিল জায়েদ, তার একটা পুত্র ছিল উসামা। কি নাম? এই উসামা বিন জায়েদকে সবাই ধরল, তুমি তোমার দাদুর সঙ্গে কত কথাই না বলো, একটু তোমার দাদার কাছে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা চুরির বিচার আসবে, চুরিটা করেছে কুরাইশ বংশের একটা সম্ভ্রান্ত মহিলা, হাত কাটলে কুরাইশ বংশের বদনাম হবে, তাছাড়া আপনার বংশ তো কুরাইশ বংশ, আপনার বংশ কুরাইশ বংশ, এছাড়া নামটাও আপনার মেয়ের নামে, নাম ফাতেমা, কোন রকম হাত কাটার বিচারটা একটু বাতিল করে অন্য কোন বিচার করা যায় কিনা, পরিবর্তন করা যায় কিনা। আল্লাহর নবীর কানে যখন এই কথা গিয়ে পৌঁছানো হল, আল্লাহর নবীর রাগে ক্ষোভে চেহারা লাল হয়ে গেল, খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন, বক্তব্য দেওয়ার জন্য লোকদেরকে দাঁড় জড়ো করালেন। এরপরে বলেন, আমার উম্মতরা শুনো, আগের যুগের লোকেরা ধ্বংস হয়েছে কি জন্য? তারা আল্লাহর কালামের বিধানকে পরিবর্তন করে দিয়েছে, আর সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তোমরাও কি চাও সেই ইহুদ খ্রিস্টানদের মতো আল্লাহর বিধানকে পরিবর্তন করতে? আমার কাছে আবেদন করছো, আমার ক্ষমতা নেই আল্লাহর কোন বিধানকে পরিবর্তন করার। জেনে রাখো, আজকে কুরাইশ বংশের মেয়ে ফাতেমা নয়, আমার নিজের কলিজার টুকরা মা ফাতেমাও যদি চুরি করত, আল্লাহর কসম, আমি আল্লাহর আইন পালন করতে গিয়ে আমার মেয়ে ফাতেমার পর্যন্ত হাতটা কেটে ফেলতাম। চলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আইনকে বদলাতে পারবে? আল্লাহর নবী পারেন নাই। আর আমার দেশে কয় যে চুরি হাত কাটলে খাইবে কি দিয়া? বেটা তুই ভালো জানো না আল্লাহ ভালো জানে? আসলে চোরের হাত কাটার বিধান থাকলে আর চুরি হবে না। কি হবে না? কারণ ইসলাম চুরির আইন, হাত কাটার আইন দিয়েছে কোন সময়? যখন মানুষের খানা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, মৌলিক চাহিদা সব পূরণ করবে, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে, সবাই যদি ঠিকমতো জাকাত দেয়, গরিব থাকবে দেশে? ও আমার ভাইয়েরা, এমনি ভাবে আজকে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা কি? ইফতিজিং। আপনারা গ্রামে থাকেন জানি না, জানেন কিনা, ইফতিজিং মানে ওই যে মেয়ে লোকদেরকে উত্ত্যক্ত করে ছেলেরা স্কুলের সামনে এতিমের মতো দাঁড়াই থাকে। ছেলেরা, মেয়েদের স্কুল কখন ছুটি হবে? এই মেয়ের পিছনে ঘুরতে থাকে, ঘুরঘুর করতে থাকে, ঠিক কিনা? এই যে মেয়েদেরকে শীষ দেয়, মেয়েদেরকে ধর্ষণ করে, মেয়েদেরকে আইজাক করে, আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোর বিরুদ্ধে আইন আছে কিনা কোরআন শরীফে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারী নি আর ব্যভিচারী, জেনাকারী নি আর জেনাকারী, যদি অবিবাহিত হয় ওদেরকে জনসমক্ষে আনো, এর চেয়েও বড় মাহফিল দিবা, হাজার হাজার লোক জড়ো করে তাদের সামনে একশো দররা মারো, আর যদি বিবাহিত হয় ওই বাদরগুলোকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো, এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও। আইনটা দিয়েছেন কে? এই আইন যদি থাকত এই দেশে আর মেয়ে লোকের একে উত্তপ্ত কেউ করতে পারত? এই গ্রামে যদি একটা লোককে এরকম ভাবে হত্যা করা হতো আর সারা দেশে এই ঘটনা যারা শুনবে যারা দেখবে জীবনে আর জেনা বিচারের নাম মুখে নিবে? দশ বালতি পানি খেবে জেনার কথা মনে করে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তালার সেই বিধানটাকে বাতিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন, যাতে করে কেউ ইফতিজিং করতে না পারে, নারীদের উত্তপ্ত করতে না পারে, সেজন্য আইন দিয়েছেন পর্দা করো। কি করো? পর্দা করতে বলেছেন। পর্দার বিধান দিয়েছেন কে? এই যে বাতিগুলো জ্বলে কয়টা তারে জ্বলে? তার কয়টা? দুইটা তার। যদি আপনি ওইখানে না মিলাইয়া মাঝখানে মিলান, বাতি জ্বলবে না আগুন লাগবে? এই দুইটা তারের মধ্যে পর্দা আছে কিনা? পর্দা আছে। নির্দিষ্ট নিয়মে গিয়া মিললে তারপরে আগুন জ্বলবে, ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন আলাদা আলাদা, পর্দা করতে বলেছেন। তারের যেমন পর্দা আছে রাবার দিয়ে পেঁচানো, এরকম তোমরাও পর্দা করো। এরপরে নির্দিষ্ট নিয়মে গিয়ে তোমাদেরকে মিলতে হবে, বিয়ে করো, তারপরে মিলো, তারপরে তোমাদের জায়েজ হবে, বৈধ হবে। এখন যদি এই তারগুলো যেমন নির্দিষ্ট নিয়মে গিয়া সকেট লাগাইয়া তারপরে বাল্ব না লাগাইয়া মাঝখানে এমনি লাগাই দিল, বাতিতে আগুন জ্বলবে? বাতি জ্বলবে? আগুন জ্বলবে? পুরো প্যান্ডেল জ্বলে যাবে। ঠিক এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সৃষ্টি করে বলেছেন পর্দা করো, পুরুষদেরকে বলেছেন তোমরাও পর্দা করো, চোখ ইবাদত করো, এরপরে বিয়ে করলে পরে তারপরে ব্যবহার করতে পারবে নির্দিষ্ট নিয়মে, এর ব্যতিক্রম করলে তোমাদের সমাজ জ্বলবে, তোমাদের সবকিছু ধ্বংস হবে, ঠিক কিনা? পর্দার বিধান দিয়েছেন কে? আমার মা বোনেরা খুব ভালো করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার ব্যাপারে বলেছেন আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে এবং দুনিয়ার সমস্ত মুমিনদের স্ত্রীদেরকে বলুন তারা যেন নিজের উপরে পর্দা করে নেয়। কি করে নেয়? পর্দার বিধান দিয়েছেন কে? এখন দেখবেন গ্রামে ওই যে এনজিও গুলো আছে না, সেপার স্বামীর হুকুম মানবো না, পর্দার ভিতর থাকবো না, এসব কথা শেখায় কিনা? এই যে এনজিও গুলোর গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে, এরা আমার মেয়ে লোকদেরকে হাত করেছে। আমি এক জায়গায় বলতেছিলাম, একটা মাহফিল করে আসছে এক জায়গায়, সেখানে বলতেছিলাম যে মানুষ ফার্ম করে মুরগির ফার্ম না মুরগের ফার্ম? মুরগির ফার্ম করে। কেন? মুরগিতে ডিম দেয়, বাচ্চা দেয়। মানুষ গাভীর ফার্ম করে না বলদের ফার্ম করে? গাভীর ফার্ম করে, গাভীর দুধ দেয়, বাচ্চা দেয়। ঠিক সেরকম ভাবে ইহুদি খ্রিস্টানেরা এই দেশের মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য ওরা জানে মেয়ে লোকেরা বাচ্চা করে নিয়ে আল্লাহ আল্লাহ শিখায়, ঠিক কিনা? আল্লাহর নাম শিখায়, আল্লাহর জিকির শিখায়, কালিমা শিখায়। এটা যাতে করতে না পারে সেজন্য তারা মেয়ে লোকদের সমিতি করে। কি করে? এই মেয়ে লোকদেরকে শিখাইল ইসলাম পর্দার হুকুম দিয়ে নারীদেরকে ঠকাইছে। পর্দার হুকুম দিয়ে দুইটা বান্দর গেছিল শহরে, বানর শহরে গিয়ে দেখে যে মানুষ গাড়িতে চলে, প্লেনে চড়ে, ওরা আসতে বান্দরের মিটিং ডাকলো। মিটিং ডেকে বলে দেখো আমরা বানর বানর রয়ে গেলাম গাছে ঝুলি, আর মানুষেরা প্লেনে চড়ে, ট্রেনে চড়ে, বাসে চড়ে, তাহলে আমাদের মধ্যে আর মানুষের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় একটু চিন্তা করে বের করা দরকার। একটা আধুনিক শিক্ষিত বান্দর সে কয়ে দেখ মানুষের লেজ নাই, আমাদের একটা লেজ আছে, এই লেজটাই সমস্যা, লেজটা কেটে ফেলে দাও আমরা মানুষ হয়ে যাব। মুরব্বী শ্রেণীর যারা বান্দর ছিল ওরা বললো যে না, খবরদার লেজ কাটবি না, এই লেজটা এটা দিয়ে অনেক কিছু কাজে আসে, মশা তাড়াও, মাছি তাড়াও, লেজটা কেটে ফেললে কিন্তু মশা মাছি কামড়াইবে। কে শোনে মুরব্বীদের কথা? লেজটা কেটে ফেলল। এরপরে আর একটা আধুনিক বান্ধবী, সে বলল যে আমিও কাটবো, ওরা লাশ কেটে দুজনে বিয়ে বসল। এরপরে এখন বসায় কামড়ায়, মাথিতে কামড়ায়, কত কিছু, শেষ পর্যন্ত ধুকে ধুকে মরে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই নারী জাতিকে পর্দার হুকুম দিয়েছেন, এই পর্দার মাধ্যমে নারীদের ইজ্জত রক্ষা পায়। যেই জাতি নারীরা পর্দা করে তাদের মূল্য এখনো আছে। আপনি সৌদি আরবে যান, একটা মেয়েকে বিয়ে করতে হলে বাংলাদেশের টাকায় 20-25 লাখ টাকা দিয়ে তারপরে বিয়ে করতে হয়। এজন্য সৌদি আরবে অনেক ছেলেরা বিয়ে করতে পারে না, এত ধনী দেশ, তারপর কি হয় না? আমার ভাইয়েরা, সৌদি আরবে আমি দেখেছি এক একটা ছেলে ধনী, তারপর বিয়ে করতে পারে না, 2-2.5 লাখ রিয়াল দিয়ে বিয়ে করতে হয়। 2 লাখ রিয়াল মানে কি? 1 লাখে 18 লাখ, 1 লাখে 18-19 লাখ টাকা। 2 লাখ রিয়াল দেওয়ার আগে 3 লাখ রিয়াল দেবে মেয়েকে, তারপরে বিয়ে দেয়, পর্দা আছে সেখানে। আমার দেশে পর্দা নাই, মেয়ের লোকের দামও নাই, উল্টা পয়সা দেওয়া লাগে। একটা উদাহরণ দিতে বুঝবেন, এক বেটার নতুন কলা গাছ লাগাইছে, ওই আপনাদের হেলাল মেয়ে আমাদের মসজিদে থাকে, তার কারণে আসা এবং হেলাল মেয়ে গ্রামে একটা মনে করেন বড় কলা গাছ লাগাইছে, সাগর কলা, নতুন বারে নতুন কলা হলো। চিন্তা করলে গ্রামের লোকেরা কলা, এই কলা দাম দিয়ে খেতে পারবে না, বাস স্ট্যান্ডে নিয়ে যায়, ঢাকার বাস স্ট্যান্ডে নিয়ে গেল, আশপাশে আরো ছোট ছোট কলার দোকানদার আছে, ছোট কলা, ওর নতুন বাড়ির বড় কলা যাতে খাইতে কষ্ট না হয় সেজন্য একটা কাজ করেছে, সুবিধার জন্য পর্দাটা ফেলে দিছে, সোলাটা ফেলাই দিছে। এবারে আশপাশের ছোট ছোট যত কলা সব বিক্রি হয়ে গেছে, ওর বাড়ির পাশের বড় বাড়ির নতুন বাড়ির বড় কলা কেউ কিনে না। সব লোক যখন চলে গেল, এখন বলল ভাইরা দাঁড়াও, তোমরা এই ছোট ছোট কলা খরিদ করছো, আমার নতুন বাড়ির বড় কলা কি মিষ্টি কলা, আর তোমাদের খেতে কষ্ট না হয় সেজন্য সোলাটা ফেলে দিয়েছি, এটা কেন কিনছো না? লোকেরা বলল সমস্যা তো এটাই, তোমার ওই কলার উপরে পর্দা নাই, ছোলা নাই, ওই কলার উপরে ধুলাবালি পড়েছে, মশা মাছি পড়েছে, রোগ জীবাণু ছড়িয়েছে, এই কলা খাইলে পরে আমাদের পেট খারাপ হইবে, এই জন্য এই কলা কিনবো না। বিপদে পড়ে গেছে, কলা এখন ফেরত আনলে কেমন দেখা যায়? আচ্ছা ঠিক আছে, কলা নিয়ে নাও, পয়সা দেওয়া লাগবে না, বিনা পয়সায় খাও। এখন লোকেরা না বিনা পয়সায় খাবো না, খাইলে যে পেট খারাপ হইবে সে পয়সা দেবে কি? কলা খাইতে পারি, শর্ত হলো কলা দিবা আর পেটের খারাপের ঔষধের পয়সা দিবা, উল্টো পয়সা দিলে খেতে পারবো। ঠিক তেমনি ভাবে এই জাতি মিছিল করে নারী নির্যাতন বন্ধ করো, বিনা যৌতুকে বিয়ে করো, শহরে মিছিল করে, আর ছেলেরা দুই পাশে তাকে কালে আইয়ে পড়ো, আইয়ে পড়ো, মিছিল করে নারী নির্যাতন, নারী নির্যাতন বন্ধ করো, বন্ধ করো, বিনা যৌতুকে, বিনা যৌতুকে বিয়ে করো, বিয়ে করো, স্লোগান দেয়, ছেলেরা কাইয়ে পড়ো, আইয়ে পড়ো। এই মিছিল দিলে কাজ হবে? পর্দা উঠে গেছে, এবারে ছোলানো কলা হয়ে গেছ, ছেলেরা বলে না বিনা পয়সা বিয়ে করব না, বরং এখন তোমাদের বিয়ে করলে সমস্যা হতে পারে, তুমি কয়টার সঙ্গে লাইন করেছ আল্লাহই জানে, বিয়ে করে বিপদে পড়তে পারি, যদি বিপদে পড়ে যায় তাহলে যেন বিদেশ যেতে পারি, এজন্য বিদেশ যাওয়ার টাকা দিতে হবে, ঠিক কিনা? শর্ত লাগাচ্ছে, পেট খারাপের টাকা যায় এখন। ও আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আজকে যারা ওয়াজ নসিহত শুনছো, তোমরা জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সৃষ্টি করেছেন, এই নারী জাতি হচ্ছে মানুষ তৈরির কারখানা, মা নারীদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বড়। আল্লাহর নবী একবার বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম পালন করার পরে আমরা কার হুকুম মেনে চলব? আল্লাহর নবী বললেন, উম্মাকে তোমার মায়ের হুকুম মেনে চলবে। লোকটা আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম পালন করার পরে আমি কার হুকুম মেনে চলব? আল্লাহর নবী একই উত্তর দিলেন, এবারে তৃতীয়বার প্রশ্ন করলো, একই উত্তর দিলেন। সাহাবি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি, আমি জানতে পেরেছি, আল্লাহর হুকুম পালন করার পরে যার হুকুম সবচেয়ে বেশি মানতে হবে সে আমার আম্মা জান, বলুন তারপরে কার হুকুম মানতে হবে? আল্লাহর নবী এবারে চতুর্থবারে বললেন, তোমার আব্বা জানের হুকুম মানবে। মায়ের মর্যাদা কয়গুণ বেশি দিলেন? 3 গুণ বেশি দিলেন। তার সমান দিতে না বেশি দিতে? ইসলাম বেশি দিয়েছে। আবু হুরায়রা একজন বড় সাহাবী, হাদিস সবচেয়ে বেশি বর্ণিত যার থেকে, আবু হুরায়রা যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহর নবীর দরবারে থাকেন, ওই দরবার থেকে আসতে দেরি হয়ে গেছে, তার মা ছিল কাফের মুশরিকা, আল্লাহর নবীর নামও শুনতে পারে না। জিজ্ঞেস করল আবু হুরায়রা কোত্থেকে এসেছ, রাত্র কেন হল বেশি? আবু হুরায়রা বলল আমি সেই মহান ব্যক্তির দরবার থেকে এসেছি যার সঙ্গে স্পর্শে থাকলে মানুষ স্বর্ণ হয়ে যায়, যার স্পর্শে থাকলে মানুষ নিজেকে ধন্য মনে করে। দরফেশানি নে তেরি কতরু কো দরিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, আঁখো কো বিনা কর দিয়া, খুদ না তে জো রাহ পর ঔরোঁ কে হাদি বন গয়ে, ক্যা নজর থি জিসনে মুর্দুঁ কো মসীহা কর দিয়া। সেই মহান সত্তা মহান জাতের কাছ থেকে এসেছি যিনি যার দরবারে গেলে পরে মানুষ একসময় যারা মারামারি খুনাখুনি করত সেই মানুষগুলোকে আল্লাহর নবী সোনার মানুষে পরিণত করে দিয়েছেন, সেই নবীর দরবার থেকে এসেছি। আবু হুরায়রার মা শুনে তাকে মারতে আরম্ভ করল, মারতে মারতে রক্ত বের করে ফেলল। পরের দিন সকালে আবু হুরায়রা আল্লাহর নবীর কাছে গিয়ে কান্না জুড়ে দিল। আল্লাহর নবী জিজ্ঞেস করে আবু হুরায়রা কাঁদছ কেন? আবু হুরায়রা বলল ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আপনার দরবার থেকে যেতে একটু দেরি হয়ে গেছে, আমার মা কাফেরা মুশরিকা, আপনার নাম শুনতে পারে না, আমি যখন বললাম আপনার দরবার থেকে গেছি সেজন্য দেরি হয়েছে, আমার মা আমাকে প্রহার করেছে মেরেছে। আল্লাহর নবী বললেন আবু হুরায়রা তোমার মা তোমাকে প্রহার করেছেন মেরেছেন, আমি সেজন্য তো তার জন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারি না। আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে আসি নাই, মায়ের বিচার করার জন্য আপনার কাছে আসি নাই, আমি জানি আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করলে হয়তো আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করতে পারেন। আল্লাহর নবী আবু হুরায়রার মায়ের জন্য হাত তুললেন, আল্লাহুম্মা হাদি উম্মা বি হুরায়রা, ও আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত দান করো। আল্লাহর নবী যখন দোয়া করতে লাগলেন আবু হুরায়রা জোরে দৌড় দিলেন, সাহাবা একরাম তো কিছুই বুঝতে পারলেন না, থামাবার চেষ্টা করলেন কি হল, ভদ্রলোক মানুষ শিক্ষিত মানুষ কোন সময় দৌড়ঝাঁপ করে না, কেন দৌড়াচ্ছে? আবু হুরায়রা বলল আমার সাথীরা তোমরা আমাকে থামাও না, আমাকে আটকাইও না, আমি দৌড় দিয়ে আমার ঘরে যেতে চাই, আমি দেখতে চাই আমি দৌড় দিয়ে আমার ঘরে আগে পৌঁছতে পারি নাকি আমার নবীর দোয়া আমার মায়ের কাছে আগে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে গেলেন, ঘরের দরজা বন্ধ পেলেন, দরজা আওয়াজ করলে মায়ের আওয়াজ আসলো, কে তুমি? আবু হুরায়রা বলেন আমি মায়ের আওয়াজ শুনে বুঝতে পেরেছি আমার মায়ের আওয়াজের মধ্যে আগের সেই কুফুরের কর্কশতা নেই, শিরিকের বদবু নেই, আমার মায়ের আওয়াজের থেকে ইমানের ঘ্রাণ পাতে শুরু করলাম। আবু হুরায়রা একটু অপেক্ষা করো, আমি গোসল করছি, তোমাকে রাত্রে প্রহার করেছি মেরেছি, আমি অনুতপ্ত হয়েছি, তুমি তো খারাপ লোকের কাছে যাও নাই, আমিও সেই নবীর কাছে যেতে চাই, আমিও করতে চাই, কালেমা তাইয়িবালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু হুরায়রার মা ইসলাম গ্রহণ করল। ও আমার ভাইয়েরা বলছিলাম আল্লাহর নবী মায়ের মর্যাদা কত উচ্চ স্থান দিয়েছেন, এই মায়ের জাতি যেহেতু সম্মানিত সেজন্য আল্লাহ তারা পর্দা করতে বলেছেন, পর্দার হুকুম দিয়েছেন কে? আমার ভাইয়েরা এইরকম ভাবে এখন যদি এখন বর্তমানে আমাদের দেশে একটা আইন আছে, আইন করেছে কি যে মেয়ে লোকদেরকে পর্দা করতে বাধ্য করা যাবে না, কাদের ইঙ্গিতটা? ইহুদি খ্রিস্টানদের সেই দালালগুলো এখনো আছে। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করেছেন কে? মদ হালাল না হারাম? মদকে হারাম করেছেন কে? এখন যদি কেউ বলে মদের লাইসেন্স দেয় মদ বৈধ, তার জন্য বেচা বৈধ, দোকান আছে না এরকম, মদকে হালাল হারাম করেছেন কে? এখন যদি কোন ব্যক্তি মদকে হালাল বলে লাইসেন্স দেয় সে ব্যক্তির ইমান থাকবে? হারাম করেছেন কে? ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে সুদ হালাল না হারাম? সুদ হালাল না হারাম? এই গ্রামে সুদের প্রচলন আছে কিনা? সুদ আছে, এনজিও আছে, বিভিন্ন সুদী মহাজন আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। সুদ হারাম করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমাদের যত পাওনা সুদ আছে আল্লাহর হুকুম জানার পরে এখন তোমাদের মানার পালা যত পাওনা সুদ সব বর্জন করো। হুকুম দিয়েছেন কে? ইন কুনতুম মুমিনিন, মুমিন হয়ে থাকো। ফাইন লাম তাফালু, যদি সুদ বর্জন করতে না পারো আল্লাহর হুকুম জানার পরেও যদি সুদ খাও, জেনে রাখো ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? যারা সুদ খায় তারা কার সঙ্গে যুদ্ধ করে? আল্লাহর সঙ্গে যুদ্ধ করলে পারবে এরা? দুনিয়াতে ধ্বংস হবে, আখেরাতে ধ্বংস হবে। সুদের মধ্যে 70টা গুণা রয়েছে, এর মধ্যে সবচেয়ে ছোট গুণা, নিম্ন মানের গুণা হচ্ছে নিজের মায়ের সঙ্গে জিনা করা, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য সুদ বর্জন করবেন। আমি বলছিলাম সুদ হারাম করেছেন কে? আল্লাহ। আল্লাহর এই বিধানগুলো মানতে হবে, আল্লাহর হুকুম না মেনে, এগুলো কোরআনে আছে কিনা? আমি বলছিলাম কোরআনের এই বিধানগুলো কেউ মানে না, আল্লাহ নামাজ ফরজ করেছেন সেগুলো মানে না, আর দেখবেন যে এর পরিবর্তে কি করে কোরআন দিয়ে তাবিজ দেবে, কি করে? ওই যে ইংরেজরা আলেম তৈরি করেছিল, এই আলেমদের কাজ হল কি, কোরআনের এই সব কথাগুলো বলবে না, কোরআন যে জন্য আসলো তা বলবে না। কোরআন শরীফ খালি কি জন্য? কোরআন চার কাজের জন্য, এক হলো নামাজ পড়ার জন্য, এটা ঠিক আছে। দুই নাম্বার কাজ হলো মানুষ মরলে পরে খতম করার জন্য, পরে কিনা? তিন নাম্বার কাজ হলো তাবিজ দেখার জন্য, কি জন্য? আর চার নাম্বার কাজ হলো জারফুক দিয়ে ভূত ছাড়াবার জন্য। কয়টা কাজ হলো? এখন দুইটা ঠিক আছে, জারফুক যায় যাচ্ছে। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে মুর্দারের খতম করার জন্য দেন নাই। মারিফুল কোরআন আপনাদের মসজিদেও আছে বোধহয়, দেখবেন নিয়ে। এটাকে প্রথম অনুবাদ করেছে মহিউদ্দিন খান সাহেব, ইসলামিক ফাউন্ডেশন ছাপিয়েছে, আর পরবর্তীতে মদিনা শরীফের থেকে সংক্ষেপ করে এক খণ্ডে দিয়েছে। ওই এক খণ্ডের যেটা ওর মধ্যে 35টা বা 20টা আছে, ওইখানে পরিষ্কার লেখা আছে মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য, মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য মুর্দারের নামে পারিশ্রমিকের বিনিময়ে, পয়সার বিনিময়ে কোরআন খতম করা, দোয়া পড়া, অজিফা পড়া সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? যে পড়ে সেও হারাম কাজ করে, যে পড়ায় সেও হারাম কাজ করে। কোথায় লেখা আছে? তাফসীরে মারফুকে লেখা আছে, ফতোয়ার কিতাবে লেখা আছে, ওকুদরাসুল মুফতি লেখা আছে, ফতোয়ার কিতাবও লেখা, তাফসীর কিতাবও লেখা। ও মুসলমান জাতি, আজকে মানুষ পয়সা দিয়ে খতম পড়ায় কিনা? জায়েজ না হারাম? আল্লাহর নবী কাজ করেছেন? আল্লাহর নবী এখন গ্রামের মানুষ মরলে পরে একটা বড় খাওয়ান দেয় না, তিন দিন পরে খাওয়ান দেয়, 40টা খাওয়ান দেয়, এরপরে মৃত্যুবার্ষিকীর খাওয়ান আল্লাহর নবী দিয়েছেন। আল্লাহর নবী তার জীবদ্দশায় আল্লাহর নবীর মেয়েরা মরল, আল্লাহর নবীর স্ত্রীগণ মারা গেল, অনেকেই মারা গেছে, সন্তান মারা গেল, তাদের জন্য এই সমস্ত খাওয়ান দিয়েছিল? আল্লাহর নবীর মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম নবীর জন্য দেন নাই, সাহাবায়ে কেরামদের মৃত্যুর জন্য মৃত্যুর পরে তাদের সন্তানরা দেন নাই। অথচ মৃত্যুর পরে চারটা কাজ, কয়টা কাজ আছে? হাদিসে বলা আছে, ফরায়েদের কিতাবে আছে, মানুষ যখন মৃত্যু হয় তার সম্পদের সঙ্গে চারটা জিনিস সম্পৃক্ত। কয়টা জিনিস? খুব মনে রাখবেন। এক নাম্বার, তাতা আল্লাকু বেতারেকাতিল মাইয়্যিতি হুকুকুন আরবাআতুন মুরাত্তাবাতান, মৃত্যু ব্যক্তির মালের সঙ্গে মরার পরে চারটা হক, চারটা অধিকার সম্পৃক্ত হয়। এক নাম্বার কাজ হল মৃত্যু ব্যক্তির মালের থেকে ওই মৃত্যু ব্যক্তির কাফন দাফনের কাজ করতে হবে, কাফন দেওয়া, কাফন কেনা, কবর দেওয়া, এতে যে খরচা আছে এটা ওই মৃত্যু ব্যক্তির মালের থেকে করতে হবে, এক নাম্বার কাজ। দুই নাম্বার কাজ হল এই কাফন দাফনের পরে যেই মালগুলো থাকবে ওই মাল দিয়ে তার ঋণ পরিশোধ করা, কি করা? ঋণ থাকবে, ঋণ পরিশোধ করা। ঋণ পরিশোধ করার পরে যদি কেউ মাল থাকে তাহলে তা থেকে ওসিয়াত পূরণ করা, ওসিয়াত করে জানার সময় সে ওসিয়াত গুলো পূরণ করা। ওসিয়াত পূরণ করার পরে চার নম্বর কাজ হল ওই সম্পত্তিগুলো ওয়ারিসদের মধ্যে আল্লাহ যেরকম বন্টন করেছেন সেরকম বন্টন করে দেওয়া, মেয়েদের হকগুলো দিয়ে দেওয়া, ভাইদের হকগুলো দিয়ে দেওয়া। বড় ভাই দেখা যায় এখন মালিক হয়ে গেছে, ছোট ভাইদেরকে ঠকায়, বোনদেরকে ঠকায়, আবার বাবার নামে খাওন দেয়। খাওন দেওয়ার কথা পাওয়া গেছে এগুলোর মধ্যে? ফারায়েদের কিতাব খুলে দেখুন, আমি হুবহু ফারায়েদের কিতাবের এবারত মুখস্থ বলেছি। এই চারটা হক হচ্ছে বন্টন করে দেওয়া, লাস্টে সব বন্টন করে দেওয়া, যেভাবে আল্লাহ বন্টন করেছেন সেই বন্টন না করে। বরং মেয়ে যখন বাপের বাড়ি বেড়াতে আসে, বাপ থাকা অবস্থায় তো মেয়ের আদর ছিল, কদর ছিল, মেয়েকে চুমো খেত, আদর করত, বাবা কত না কিছু করত, ভালো খাওয়ন দিত, নাতিদেরকে আদর করত। বাপ যখন মারা গেল, ওই বড় ভাই আর তার স্ত্রী সাহেবা, ভাবি সাহেবা, এরা ওই বোনদেরকে আর দেখতেও পারে না, কেমনে ভাগাবে সেই চিন্তা করে, মুখ মলিন হয়ে যায়। না যেন আবার জমি ভাগ দিতে হয়, না যেন সম্পত্তি চেয়ে বসে। শেষ পর্যন্ত এই মেয়েগুলো বাবার কবরস্থানে গিয়ে চোখের পানি ঝরায় আর কান্দে, আব্বা তুমি যতদিন পর্যন্ত ছিলে, অতদিন পর্যন্ত আদর যত্ন ছিল, তুমি কবরে চলে গেছ, এখন বড় ভাই আমাদের পাত্তা দেয় না, আমাদের দেখতে পারে না, ভাবি আমাদেরকে জ্বালাতন করে, ভাবির বাচ্চারা আমাদেরকে মারধর করে, আমাদের বাচ্চাদেরকে তাড়িয়ে দেয়। ও আমার ভাইয়েরা, দু চোখের পানি ছেড়ে দিয়ে ফেল ফেল করে ওই বোনটা বাড়ি থেকে চলে গেল, বাবার নামে খাওয়ন দিয়েছ, জন্মের পরে খাওয়াও তুমি, এই খাওয়ন দেওয়া হারাম, বন্ধের অংশ না দিয়ে, ছোট বাচ্চার অংশ দিলা না, ছোট ভাইদের অংশ তুমি ঠকাইলা, ভাইদেরকে ঠকাইয়া, বোনদেরকে ঠকাইয়া তুমি কার খাওয়ন খাওয়াচ্ছ? একদিকে বেদাত আর একদিকে হচ্ছে হারাম, দুই হারাম একত্র হয়েছে। আপনি কোন অসুবিধাকে খাওয়ন দেই, সবের নামে খাওয়াই। ও আমার ভাইয়েরা, আমরা ফরজ নামাজ পড়ি, জোহরের নামাজ কয় রাকাত পড়ি? খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, ফরজ নামাজ কয় রাকাত? জোহরের চার রাকাত, আসরের চার রাকাত, এশায় চার রাকাত, মাগরিব কয় রাকাত? এখন যদি মাগরিব কোন ব্যক্তি চার রাকাত পড়ে আর কয় যে হুজুর অসুবিধা কি, মাগরিব কয় রাকাত পড়লো? এক রাকাত বাড়লো না, অসুবিধা কি? রুকু করবো আল্লাহর জন্য, সেজদা করবো আল্লাহর জন্য, সবই তো আল্লাহর জন্য করবো, অসুবিধা কি? নামাজ হবে কেন এখানে বলতে পারেন, অসুবিধা কি? অসুবিধা হচ্ছে আল্লাহর নবী এটা করেন নাই, আল্লাহ তারা নির্দেশ করেন নাই, আল্লাহ তারা হুকুম দেন নাই। পাঁচত নামাজ পড়া কি ফরজ? এতে কোন দ্বিমত আছে কারো? কোন আলেমদের দ্বিমত আছে? আছে একদল শয়তান, আমি আসতেছি একটু পরে। সেইগুলো ছাড়া সমস্ত ওলামায়ে একমত, নামাজ পড়া কি কোন দ্বিমত আছে? রমজান মাসে রোজা রাখা কি কোন দ্বিমত আছে? ধনীদের জন্য হজ করা কি, যাকাত দেওয়া কি, এতে কোন দ্বিমত আছে? এইগুলো খবর নাই, মরলে পরে খাওন দেওয়া অসুবিধা কি? ওই বেটা অসুবিধা তুই বোঝো না, আল্লাহ বোঝেন, আল্লাহ তারা হুকুম করেন নাই, আল্লাহর নবী এরকম করেন নাই, আল্লাহ নবী করেন নাই। এখন আসবে কিছু লোক আসবে, ওদের বেদাত দুই রকম, বেদাতে হাসানা আর সাইয়া, হাসানার মানে ভালো বেদাত আর খারাপ বেদাত। এরা আবার আপনাদেরকে ওয়াজ করবে, দেখেন বেদাত মানে নতুন তৈরি করা, আল্লাহর নবীর যুগে তো মাইক ছিল না, এই যে মুক্তি সাহেব ওয়াজ করে গেলেন, মাইক তো নবীর যুগে ছিল, উনি ব্যবহার করলেন, এটা বেদাত না? আপনি বলে হাত ঠিকই তো, হুজুর এটা বুঝে নাই। আবার কইবে হুজুরদের মোবাইল ব্যবহার করেছে, মোবাইল কি নবীর যুগে ছিল? আপনি না ছিল না, এই তো বেদাত হইল। হুজুর পেলেনে হজ করে আসছে, পেলেন নবীর যুগে ছিল না, এটা বেদাত না? আপনি বলে ঠিকই তো। ও আমার ভাইয়া ভালো করে বুঝো, এইগুলোর নাম বেদাত না। বেদাত হচ্ছে সওয়াবের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে আল্লাহর নবী যে কাজটা করে যান নাই, করতে বলেন নাই, সমর্থন করেন নাই, সাহাবীরা যেই কাজ করেন নাই, বলেন নাই, সমর্থন করেন নাই, তাবেঈনরা যেই কাজ করেন নাই, বলেন নাই, সমর্থন করেন নাই, এমন কোন নতুন ইবাদত, নতুন ইবাদত সওয়াবের উদ্দেশ্যে করার নাম কি? মাইক কি সবের উদ্দেশ্যে ব্যবহার করি আমরা? দশ গুণ সব বেশি হবে? প্লেন আমরা ব্যবহার করি সবের জন্য? মোবাইল? আরে বেটা এইগুলো যদি বেদাত হয় তাহলে তুইও তো বেদাত, আমিও বেদাত, তোর বাপ মা বেদাত। কারণ নবীর যুগে আমরা কেউ ছিলাম না, ছিলাম নাকি? নবীর যুগে আমিও ছিলাম না, তুইও ছিলি না, তোর বাপ মাও ছিল না, আমিও ছিলাম না, তাহলে তো বেদাত সব হয়ে যাবে। বেদাত বুঝতে হবে, এই বেদাতের মাধ্যমে ইসলামের মূল জিনিস থেকে সরিয়ে নিয়ে ইহুদি খ্রিস্টানরা এই মিলাদ গুলো তৈরি করেছে। আমার দেশে আছে মিলাদ পরে, মিলাদ পরে না মিলাদ, ইয়া নবী সালাম আলাইকা, মিলাদ পরে না আল্লাহ নবী সাহাবীরা মিলাদ পড়ত, আমরা নামাজে দুরুদ শরীফ পড়ি, দাঁড়াইয়া না বৈশা, তো নামাজে পড়লাম বসে বসে আস্তে আস্তে কি সুন্দর আদবের সঙ্গে, আর নামাজ শেষ হয়ে গেলে মিলাদ পড়ে কি করে? মিলাদ মানে নবীর জন্ম, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু আমাদের প্রচলিত যে মিলাদ, ওই যে তিন দিনে মিলাদ, চল্লিশে মিলাদ, দোকান শুরু করতে মিলাদ, দোকান শুরু করলো মিলাদ দিয়া, এরপরে হারাম মাল বিক্রি করে, বেজাল মাল বিক্রি করে, কালোবাজারি করে। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী এই মিলাদকে সমর্থন করেন নাই, সাহাবায়ে কেরামদের মধ্যে এই সমস্ত মিলাদের প্রচলন ছিল না, আল্লাহর নবীর সাহাবীরা নবীকে দাঁড়াইত না, আল্লাহর নবীর জন্য সাহাবীরা দান দান শহীদ করেছেন, আল্লাহ নবীর জন্য দান দিতেন, এই সমস্ত করতেন না, এগুলো শয়তানি করছে, শয়তানিগুলো করেছে কি জন্য? সাহাবীদের কাহিনী বলুন, আল্লাহর নবী যুদ্ধের জন্য নাম নিচ্ছেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে কে কার আগে নাম বলবে, প্রতিযোগিতা হচ্ছে, জান দেওয়ার জন্য প্রতিযোগিতা হচ্ছে। ও আমার ভাইয়েরা, মুআজ আর মুহাফফাজের কাহিনী শুনেন নাই, দুইটা শিশু বাচ্চা আল্লাহর নবীর দরবারে আসছে বদরের যুদ্ধের সময়, ইয়া রাসূলুল্লাহ আমরা শুনেছি আবু জাহেল আপনাকে কষ্ট দিয়েছে, আমরা যুদ্ধে যাব। আল্লাহ নবী বললেন, তোমরা ছোট মানুষ, বড় ভাইটাকে অনুমতি দিলেন যে তুই বড়টা যা। এবারে ছোটটাই গিয়ে বড় ভাইয়ের কানে কানে বলছে, বড় ভাই তোমাকে তো আল্লাহর নবী অনুমতি দিয়েছেন, এখন আমি একটু চাই, আমিও যুদ্ধে যেতে চাই, তোমার সঙ্গে নাটক করব, আমি তোমাকে আছাড় দিয়ে ফেলে দিব, বুকে চড়ে বসবো, আর আল্লাহর নবীকে বলবো ওর চেয়ে আমার গায়ে শক্তি বেশি, তার আমাকে অনুমতি দিবে, কি জজবা! আল্লাহ আকবার! আল্লাহর নবীর কাছে কে বললো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বড় ভাইকে অনুমতি দিয়েছেন অথচ ওর চেয়ে আমার গায়ে শক্তি বেশি। আল্লাহর নবী বলে, ঠিক আছে দুজনে কুস্তি লাগো, আগেই তো পরামর্শ করা, কুস্তি লাগলো, ধরাধরি করলো, বড় ভাইটাকে আছাড় দিয়ে ফেলে দিয়ে বুকে চড়ে বসে গেছে বাহাদুরের মতো। আল্লাহর নবী দুই ভাইকে অনুমতি দিয়ে দিলেন। বদরের যুদ্ধের সময় আব্দুর রহমান মাওফ বলেন, আমি দেখলাম আমার পাশে দুইটা বাচ্চা, একটু বড় মানুষ থাকলে যুদ্ধ করতে সাহস লাগে, দুইটা বাচ্চা দেখে মনে করলাম একটু যে কেমন হলো এটা, এর মধ্যেই ওই দুইটা বাচ্চা আমার কাছে এসে বলল, চাচা, ওরা আনসারিদের বাচ্চা মদিনার, চাচা তুমি আবু জাহেলকে চিনো? আবু জাহেল নাকি নবীকে কষ্ট দিয়েছে, আল্লাহর নবী যখন সেজদায় গিয়েছিলেন আল্লাহর নবীর মাথার উপরে উটের নাড়ি ভরি চাপিয়ে দিয়েছিল, আল্লাহর নবী সেজদা থেকে উঠতে পারছিলেন না, আবু জাহেল নাকি? আবু জাহেলরা ইসলামের জন্য বেলালকে উত্তপ্ত আগুনের উপরে শুয়ে রেখে, রৌদ্রের উপরে বালুর উপরে শুয়ে রেখে, উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল, আমরা সেই আবু জাহেলকে চিনতে চাই, দেখতে চাই, তোমরা আবু জাহেলকে দিয়ে করবা কি? জেনে রাখো চাচা, আমরা ওকে যদি পাই হয়তো ওর একদিন আমাদের একদিন হয়তো আমরা মরবো, না ওকে মেরে ছাড়ব। এর মধ্যে দেখে আবু জাহেল আসতেছে শান সহকাতে, আব্দুর রহমান বলেন, আমি দেখা মাত্র বল ওই যে দেখো লোকটা তিরিং বিরিং করছে, ওই শান সহকাতে আসছে, ওইটি হচ্ছে আবু জাহেল। আমি বলতে দেরি, বাজ পাখির মতো ওই দুই ভাই গিয়ে আবু জাহেলের বুকের মধ্যে তীর বিদ্ধ করলো, আবু জাহেল ধরাশায়ী হয়ে পড়ে গেল। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে সেই জজবা ছিল, আল্লাহর নবী যুদ্ধের জন্য নাম নিচ্ছেন বলছিলাম, যুদ্ধের জন্য নাম নিচ্ছেন, এমন সময় একজন মহিলা নিজের দুধের বাচ্চাকে এনে হাজির করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন, আমার বড় সন্তানগুলো যুদ্ধে আগেই শহীদ হয়ে গেছে, আমার স্বামী সেও শহীদ হয়ে গেছে, আমার বড় ভাইগুলো শহীদ হয়ে গেছে, এই যুদ্ধে অংশগ্রহণ করার মতো আমার পরিবারে আর কোন সদস্য নেই, সেজন্য আমি আমার দুধের বাচ্চাটাকে আপনার কাছে দিতে চাই। আল্লাহর নবী বললেন, ও আমার মহিলা সাহাবী, আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি, আমি তো এমন লোকের প্রয়োজন মনে করছি যারা ঘোড়ায় চড়তে পারবে, উটে চড়তে পারবে, তীর চালাতে পারবে, তরবারি চালাতে পারবে, তোমার এই শিশু তো কোনোটাই করতে পারবে না। মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও জানি আমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উঠে বসতে পারবে না, ঢাল ঘুরাতে পারবে না, কিন্তু একটা তো আমি জানি, আমার ছেলে ঢাল হতেও তো পারবে। আপনাকে লক্ষ্য করে যখন দুশমনরা তীর নিক্ষেপ করবে, আপনাকে উদ্দেশ্য করে যখন তরবারি দিয়ে আঘাত করবে, সেই মুহূর্তে আমার সন্তানকে আপনার সামনে ঢাল স্বরূপ পেতে ধরবেন, আমার সন্তান টুকরো টুকরো হবে আর আপনার দেহ রক্ষা পাবে, আমি সেজন্য দান করেছি। জোরে বলো নারা তাকবীর। এই ছিল ইমান, সাহাবায়ে কেরামদের ইমান। এই দৃশ্য যখন দেখলো গোয়েন্দা ছিল যাদের বিরুদ্ধে যুদ্ধ হবে রোম সম্রাট, তৎকালীন সুপার পাওয়ার, এর গোয়েন্দারা ছিল, গোয়েন্দারা গিয়ে রোম সম্রাটকে বলল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো দুঃসাহসিকতা দেখাবে না। রোম সম্রাট জিজ্ঞেস করলো ব্যাপার কি, ওদের কি সৈন্য সংখ্যা আমাদের চেয়ে বেশি? গোয়েন্দারা বলল না, সৈন্য তো আমাদের চেয়ে কম। বলে তাহলে ওদের অস্ত্র বেশি? কারণ অস্ত্র ওদের তো কম। বলে তাহলে ওদের গায়ে শক্তি বেশি? কারণ শক্তিও তো ওদের গায়ে কম, ওরা জীর্ণ শীর্ণ খেজুর খায় আর শুকনা রুটি খায়। রোম সম্রাট রাগ করলেন, অস্ত্র আমাদের বেশি, শক্তি আমাদের গায়ে বেশি, যোদ্ধা আমাদের বেশি, কেন ভয় দেখাচ্ছ? তখন গোয়েন্দারা বলল, ও রোমের সম্রাট জেনে রাখো, তোমার শক্তি বেশি, অস্ত্র বেশি, সৈন্য বেশি, সব ঠিক, তবে মুসলমানদের একটা গুণ আছে, তোমার সৈন্যদের কাছে মদের পেয়ালা এবং সুন্দরী নারী যত প্রিয়, মুহাম্মাদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয়। জয় বলুন সুবহানাল্লাহ। নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা। ও আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামরা এভাবে যুদ্ধ করতেন, আর কোরআনকে রাষ্ট্রীয়ভাবে সমাজের সর্বস্তরে বাস্তবায়ন করার জন্য জীবন দিয়েছেন, সেই কোরআন চলে গেছে এখন তাবিজ লেখায়, কোথায় চলে গেছে? কয় তাবিজ তো আমরা লিখি কোরআন হাদিস দিয়ে। আরে ভাই, তুমি যে কোরআনের নকশা পাইলে, নকশা পাইছো কই? বিসমিল্লাহ লেখে কত দিয়ে? 786। তাই বিসমিল্লাহ না পড়ে নামাজ দাঁড়াই যাবে, স্কুলে পরিবর্তে 786 পড়ে দাও। সূরা বাকারার নকশা, আলে ইমরানের নকশা, মুকের নকশা, তমুকের নকশা, এরপরে সূরাগুলোর উল্টে পাল্টে লেখে, আর কয় কোরআন হাদিস দিয়ে লেখি। আল্লাহর নবী পরিষ্কার বলেছেন, মানে আল্লাহ কা তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহি, যে ব্যক্তি গলায় তামিজ ঝুলায় সে আল্লাহর সঙ্গে শিরিক করলো। কি করলো? এই জন্য তাবিজ দেখে ছিঁড়ে ফেলবেন। আল্লাহর নবী তাবিজ পছন্দ করতেন না, তাবিজ দেখতেন না, নবীদের একটি জানতেন না, আল্লাহর নবী কখনো তাবিজ দেখেন নাই। হ্যাঁ, যার খুব জায়েজ, জারফুক করতে পারে, সুরায় ফাতিহা পড়ে, নাস পড়ে, ফালাক পড়ে, আয়াতুল কুরসি পড়ে জারফুক করা যায়, এটা না জায়েজ না। এই জারফুকের লাগাইছে তাবিজের মধ্যে নিয়ে। আল্লাহর নবী কখনো দেখেন নাই। কোরআন স্পষ্ট বলছে, ওয়ালা তাখুদ্দু বিয়ামিনি বিয়ামিনিকা ইযা ইরতাবাল মুবতিলুন, আপনি তো লেখতেই জানেন না, আল্লাহর নবী লেখাপড়া জানতেন না। সেই নবী উম্মতেরা কোরআন কায়দা মতো তাবিজ দেখে আর কি করে, পয়সা কামাই করে, আবার শর্ত দেয়, কালো মুরগির তাজা রক্ত লাগবে, লাল মুরগির তাজা রক্ত। এটা কেন বলে জানেন? এইসব তো খপ্পরে পড়েন না, খাবার হইবে খালি লাল মুরগি আর কালো মুরগি বলছে এজন্য যাতে ফার্মের মুরগি কেউ না আনে, আর তাজা রক্ত বলছে এজন্য যাতে হুজুরের বাড়িতে এসে জবাই করে, কেউ জবাই করে বাড়িতে বোতল ভরিয়ে রক্ত না নিয়ে আসে, আর হুজুরের বাড়িতে এনে জবাই করলে আর কেউ কি এটা ফেরত দিবে? বিনা পয়সায় মুরগি পাইল, এরপরে বাজারে টাকাও পাইবে। আল্লাহর নবী তাবিজ দেখেন নাই, কোন ভালো সাহাবায়ে কেরামদের থেকে তাবিজ দেখার কোন হাদিস নাই। এখনকার কোরআনে আপনি তাবিজের কিতাব খুলে দেখেন, লেখা আছে ইয়া হামান, ইয়া জিব্রাইল, ইয়া মিকাইল, ইয়া দারদাইল, ইয়া আজরাইল, কত নাম টাম আছে, এই সমস্ত শিরিকি। ইয়া আলী আল মাদদ, ইয়া খাজা আল মাদদ, ইয়া জিব্রাইল আল মাদদ, ইয়া জিব্রাইল আজিব, এই তাবিজের মধ্যে আছে এগুলো। আমার কাছে তাবিজের অত্যন্ত গ্রহণযোগ্য বই আছে, কারণ এই তাবিজের ব্যাপারে বলতে গেলে দলিল লাগে। ওরা কয় যে আমরা লিখে কোরআন দিই, আমি দেখাই কোরআন দিয়ে রয়েছে বই লজ্জাতুন্নে সাহেব বাংলাদেশে বাজার বাংলাটা, আমার কাছে উর্দুটা আছে, হেরদে সোলাইমানি বাংলাদেশে বাজার নকলটা, আমার কাছে আসল উর্দুটা আছে। এইরকম আমি সংগ্রহ করেছি, দুনিয়া বিভিন্ন প্রান্ত থেকে কিতাব সংগ্রহ করি, উদ্দেশ্য হচ্ছে মানুষকে সহিভাবে রাস্তা বাতানো। আল্লাহর নবী পরিষ্কার করে দিয়েছেন, মানে আল্লাহ কা তামিমাতান ফাকাদ উক্কিলা ইলাইহি, যেই ব্যক্তি তাবিজ ঝুলায়, হাতে ঝুলায়, গলায় ঝুলায়, যেখানে ঝুলাও না কেন, যে ব্যক্তি তাবিজ ঝুলায় তাকে তাবিজের উপর নির্ভরশীল করে দেওয়া হয়। এই জন্য তাবিজ যদি কারো থাকে ছুঁড়ে ফেলে দাও, সকালবেলা আয়াতুল কুরসি পড়ো, সারাদিনে শয়তান আসবে না, বিকেলে একবার পড়ো, সারা রাত্রে আর শয়তান আসবে না। নামাজের পরে দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া পড়লে শয়তান কার ধরতে গেলে আগুনে পুড়ে মরে যায়। এগুলো পড়া যায়, ঝাড়ফুঁক করা যায়, সূরা নাস ফলা করে ঝাড়ফুঁক করা যায় আছে। এরকম ভাবে ঝাড়ফুঁক করা আমি নাজায়েজ বলি নাই, তাবিজের কোন সহি হাদিস নাই। তাবিজে গেল, খতমে গেল কোরআন, পেট ব্যথা হইল, কাজ একটা হতে ধরছে, এই যে কাহিনী। এরপরে শুরু হলো আর এক দল মাজার ওরস, আসার সময় দেখে আসলাম ওরস হচ্ছে, বুঝি কোন বাড়ি নাকি জানো ওরস। ও আমার ভাইয়েরা, এই লোকগুলো মারাত্মক লোক, কাজে শরিয়াত আর মারেফাত কি করে খুব ভালো করে খেয়াল করে, শরিয়াত আর মারেফাত এইভাবে ভাগ করে শরিয়াতটাকে আলাদা করলো, মারেফাতকে আলাদা করলো, কাজে শরিয়াতের থেকে মারেফাত আলাদা। সবাই মারেফাতের যদি চূড়ান্ত পর্যায়ে চলে যায় তাহলে নামাজ রোজা লাগে না, খালি লাগে না বললেও তো ঠিক ছিল, কয়ে যে মারেফাত অর্জন হয়ে গেলে আর নামাজ রোজা করা কুফুরি, নামাজ করা কি। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী সারা জীবন নামাজ পড়েছেন কিনা, বুখারী হাদিস পড়ুন। আল্লাহর নবী যখন মৃত্যু রোগে আক্রান্ত হলেন, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই, আল্লাহর নবী উযু করে তৈরি হলেন, আবার বেহুশ হয়ে পড়লেন। সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করেছেন নামাজ কি হয়ে গেছে, সাহাবায়ে কেরাম বললেন ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনার জন্য জামাত অপেক্ষায় রয়েছে। সাহাবায়ে কেরাম অপেক্ষা করলেন, আল্লাহর নবী উযু করলেন, বেহুশ হয়ে পড়লেন, চারবার বেহুশ হয়ে পড়লেন, পঞ্চমবারে বললেন মুরু আবা বকরিন ইসাল্লি বিন্নাস, তোমরা আবু বকরকে বলো সেজন্য লোকদের ইমামতি শুরু করে দেয়। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জায়গায় দাঁড়িয়ে ইমামতি শুরু করে দিলেন, সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবী একটু সুস্থ হলেন, এবার উযু করলেন, আব্বাসকে ডাক দিলেন, আব্বাস পাশেই ছিল, আব্বাসের কাঁধে হাত রাখলেন, আর এক পাশে বেলালকে অথবা আলীকে ডাকতেন হাত রাখলেন, দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী এবারে জামাতে হাজির হচ্ছেন। আল্লাহর নবী জামাতে গিয়ে হাজির হয়ে গেলেন। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন মসজিদে যাচ্ছিলেন পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল, আল্লাহর নবী যার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন লিয়াগফিরালাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামনিকা ওয়া মা তাআখারা, হে নবী আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও যখন মসজিদে যাওয়ার ক্ষমতা নাই, দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে গেলেন। এরপরে যদি কোনো পীর বলে, কোনো মারিফাতপন্থী বলে, কোনো আশিকে রাসূল বলে আধ্যাত্মিকতার শীর্ষ মাকামে গেলে নামাজ রোজা লাগে না, এগুলো পীর না শয়তান, আশিকে রাসূল না আশিকে শয়তান, আল্লাহর ওলি না শয়তানের ওলি, কারে শয়তান মিকুনি নামত ওয়ালি, কারে শয়তান মিকুনি নামত ওয়ালি, গর ওলি নস্তলানত বর ওলি, শয়তানের কাজ করে ওই আমেরিকা শিখিয়ে দিয়েছে, এইভাবে শিখাও। আবার কয় নামাজ তো আধ্যাত্মিক নামাজ, নামাজ কায়েম করতে বলেছে পড়তে বলে নাই। ও মুসলমান জাতি, আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হলো, নামাজ কায়েম করো বলে যার উপরে নাজিল হলো তিনি বুঝলেন নামাজ এইরকম পড়তে হবে, তিনি নামাজ এরকম পড়লেন। আর ফকিররা বলে নামাজ তো কায়েম করতে বলছে মনে মনে পড়লে চলবে, ফকিরেরটা মানবেন না আল্লাহর শিখানোটা মানবেন কোনটা? হাদিস পড়ুন, আল্লাহর নবীর কাছে যেদিন নামাজ ফরজ হলো রাতে মেরাজের রাতে, পরের দিন জোহরের সময় আল্লাহর ফেরেশতা জিব্রাইল আসলো, আল্লাহর নবীকে বাইতুল্লাহ শরীফের সামনে নিয়ে গেল, ওখানে উযু করালেন। উযু কেমনে করাইবে তাও শিখাইছেন কে? আল্লাহ জিব্রাইলকে দিয়ে শিখাই দিলেন। এরপর উযু করার পরে বাইতুল্লাহ শরীফের সামনে আল্লাহর নবীকে দাঁড় করালেন, এবারে জিব্রাইল ইমামতি করছে, আল্লাহর নবী নামাজ আদায় করছেন। প্রথম দিন জোহরের নামাজ আউয়াল ওয়াক্তে, আসরের নামাজ আউয়াল ওয়াক্তে, মাগরিবের নামাজ সূর্য ডুবার পরে, এশার নামাজ আউয়াল ওয়াক্তে, ফজরের নামাজ আউয়াল ওয়াক্তে, সব নামাজগুলো পড়াইলেন। দ্বিতীয় দিন আবার সব নামাজগুলো শেষের ওয়াক্তে পড়াইলেন। কয়দিন পড়াইছেন? দুই দিন। আল্লাহর নবীকে জিব্রাইল নামাজ পড়িয়ে দেখাইলেন কেমনে পড়তে হবে, আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, সেই নামাজ কায়েম কেমনে করতে হবে সেটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন কিনা? আল্লাহর নবী শিখলেন, জিব্রাইল শিখাইল, আল্লাহর নবী আবার সাহাবীদেরকে শিখাইলেন, সাহাবায়ে কেরাম তারপরের লোকদের শিখালেন। আল্লাহর নবী বললেন সল্লু কামা রাইতুমুনি উসাল্লি, ও আমার সাহাবীরা কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা মুসলমানরা শুনে রেখো, আমাকে যেরকম ভাবে নামাজ কায়েম করতে দেখেছো, নামাজ পড়তে দেখেছো, এইরকম ভাবে নামাজ কায়েম করবে, এটার নাম হচ্ছে নামাজ কায়েম করা। আল্লাহর নবী ব্যাখ্যা দিলেন এরকম, আর ভণ্ড পীরটা বলল নামাজ তো কায়েম করতে বলেছে, পীরেরটা মানবেন না আল্লাহর রাসূলেরটা মানবেন? আল্লাহ তাআলা যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা মানব না কোন ভণ্ড পীরের ব্যাখ্যা মানব? আল্লাহর ব্যাখ্যা মানব, আল্লাহর রাসূলের ব্যাখ্যা মানব। নামাজ খবরদার কাজা করবেন না। হাদিসে বলা আছে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছাড়লো সে কুফরি করলো। সে কি করলো? এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছাড়লে কি করলো? সে মুসলমান থাকবে আর? আপনি পয়সা ব্যাংকে জমা করেন না, একদিন পাঁচ টাকা পরের দিন দশ টাকা, এইরকম জমা করতে করতে একসময় কি হয়ে যায়? পয়সাওয়ালা হয়। কি হয়? ঠিক এরকম যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ না পড়ে সে একটা কুফরি করলো, দৈনিক পাঁচটা কুফরি করলো, এরপরে এক মাসে কয়টা, বছরে কয়টা, এই কুফরি করতে করতে সে কুফুরওয়ালা হয়। কি হয়ে যায়? তার নাম কাফের। তার নাম কি? বেনামাজি মুসলমান না কাফের? নিয়মিত যারা নামাজ পড়ে না এরা মুসলমান থাকে না। ওর বউ যদি নামাজি হয় তাহলে ওর সাথে বিয়ে থাকবে না, ওরে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না, বেনামাজির জানাজাও পড়া যাবে না। এই জন্য খেয়াল রাখবেন, হাত দুই অক্ত নামাজ না পড়ার কাফের বললেন আবার। আমি বলছি যারা ষাট সত্তর বছর জীবনে নামাজ পড়ে না, আবার উপহাস করে নামাজ পড়ে পাইলে নাকি? নামাজ কেউ উপহাস করে মজাক করে এই সমস্ত যারা বলে না নামাজ পড়ে না, এরা মুসলমান না কাফের? খুব বোঝার চেষ্টা করবেন, এক দুই অক্ত নামাজ না পড়লে আমি কাফের বলি নাই, কিন্তু নামাজ কেউ তুচ্ছ করে অস্বীকার করে সে ব্যক্তি মুসলমান না কাফের? একটু বুঝাই তার বুঝবেন। আল্লাহ তাআলা আদমকে হুকুম দিয়েছিলেন এই গাছের কাছেও যেও না, উনি ফল খাইছিলেন কিনা? ইবলিসকে হুকুম দেন আদমকে সিজদা করো, সে সিজদা করে নাই, দুইজনই আল্লাহর হুকুম অমান্য করেছে কিনা? তাহলে এই অমান্য করার দ্বারা কিন্তু কাফের হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন আদম তুমি জান্নাতে বসবাস করো, ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, জান্নাতে ঘোরাফেরা করো, যেথা ইচ্ছা সেথায় যাও, যা মনে চায় তা খাও, কিন্তু খবর দ্বারাই নির্দিষ্ট গাছের কাছেও যাবে না। আদম সে ফল খেয়ে ফেলল, আল্লাহর হুকুম অমান্য করেছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদম রে তোকে আমি বলেছিলাম এই গাছের কাছেও যাবি না, কেন গেলি? আদম আলাইহিস সালাম কোন যুক্তি পেশ করেছে, চ্যালেঞ্জ করেছে? সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করলো, কালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন আমি অন্যায় করে ফেলেছি, ভুল করেছি, গুনাহ করেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি তো জালেম হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ মাফ করেছেন কিনা? অপরদিকে ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইবলিস তুমি আদমকে সেজদা করো, ইবলিস সেজদা করলো না, অন্যায় করলো কিনা? আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি সেজদা কেন করলে না? ইবলিস যদি আদমের মতো বলতো আমি অন্যায় করেছি, আল্লাহ মাফ করতেন কিনা? ইবলিস কি তা বলেছে? ইবলিস বলল আল্লাহর ভুল ধরে কি করে, এইটার কারণে কাফের হয়েছে সে। ইবলিসকে আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি কেন আদমকে সেজদা করো নাই? আমি তোমাকে হুকুম করলাম সেজদা করার জন্য, কেন করো নাই? ইবলিস যদি বলতো আল্লাহ আমি অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ ক্ষমা করতেন কিনা? বোঝা গেল ওই ভুলের কারণে কাফের হয় নাই। কাফের হলো সামনে সেই যুক্তি বেশ করলো, কাজে আল্লাহ আমি তো আদমের চেয়ে ভালো, মানে তোমার হুকুমটা ঠিক হয় নাই, আল্লাহর ভুল ধরে কি ধরে? ইবলিস বলল আল্লাহ আমি আদমের চেয়ে ভালো, আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, মাটির গতি হচ্ছে নিম্নে, আগুনের গতি ঊর্ধ্বে, আগুন যদি নিচেও জ্বালায় আগুন উপরে উঠতে থাকে, আর মাটি যদি উপরে দিয়ে ছুড়ে মারে তারপর কি করে, নিচে নামে। কাজী আদমের উচিত ছিল আমাকে সেজদা করার, আমি আদমকে সেজদা করার নয়। এই যুক্তি বেশ করলো আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কি করলো? যুক্তি বেশ করলো। ইবলিস যখন যুক্তি বেশ করলো আল্লাহর সামনে, চ্যালেঞ্জ করলো, আল্লাহ তাআলা তাকে কাফের বানিয়ে বললেন বেশ থেকে বের হয়ে যা, বহিষ্কার করলেন। অ মুসলমান এখনো যদি কোনো ব্যক্তি আল্লাহর হুকুমকে উপহাস করে মুসলমান না কাফের, যদি কেউ বলে নামাজ পড়ে পাইলে কি নামাজ না পড়লে কি হয়, নামাজকে অস্বীকার করে উপহাস করে, নামাজ পড়ে ঢেকিতে রোজা রাখে বাদুরে, বলেন এরকম একদম ফকির, এই ফকিরগুলো মুসলমান না কাফের, এই লোকগুলো, এই লোকগুলো নামাজ পড়ে না। আল্লাহ হাবিব বলেছেন আল্লাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত, আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য হল সালাত। পার্থক্য কি? যে ব্যক্তি সালাত কায়েম করবে সে ব্যক্তি মুসলমান, আর যে ব্যক্তি সালাত কায়েম করবে না সে কি? সে কাফের। আল্লাহ নবী আরো হাদিসে ফরমান আস-সালাত ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে ইসলামের খুঁটি, ইসলামের পিলার। ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে দিনকে কায়েম করলো। অমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, আর যে ব্যক্তি নামাজকে ধ্বংস করলো সে দিনকে ধ্বংস করলো। বোঝা গেল বেনামাজি মুসলমান থাকবে? এই ফকিরগুলো নামাজ পড়ে না, আবার কয় যে মাজার তৈরি করে, কি তৈরি করে? মাজার। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিদর্শন রেখে দিয়েছেন, মক্কা শরীফ গেলে আপনারা যারা গেছেন দেখেছেন, যারা যান নাই সবুজে দেখবেন, মক্কা শরীফে আল্লাহর নবীর যুগের থেকে এখন পর্যন্ত একটা কবরস্থান আছে, জান্নাতুল মুআল্লা বলা হয়। এই মুআল্লা নামক কবরস্থানে আল্লাহর নবীর প্রথম স্ত্রী মা ফাতেমার মা, আল্লাহর নবীর সমস্ত সন্তান যেই স্ত্রীর থেকে হয়েছে, একটা সন্তান ছাড়া সব সন্তানের মা কি নাম? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন পর্যন্ত জীবিত ছিলেন আল্লাহর নবী ততদিন পর্যন্ত কোনো বিয়ে করেন নাই। এমনি ভাবে আল্লাহর নবীর জন্য যেই মহিলা জান মাল সব ব্যয় করেছেন, ইসলামের প্রথম বাণী যেই মহিলার কানে প্রথম গেল সেই মহিলার নাম খাদিজা। সেই মহিলার নাম কি? তার কবর রয়েছে মক্কাতে, মক্কা শরীফ গেলে দেখবেন অথবা ছবিতে দেখবেন ওই কবরস্থানে চতুর্দিক থেকে দেওয়াল দেওয়া আছে, পুরো কবরস্থানে হাজার হাজার মানুষের কবর রয়েছে সেই নবীর যুগ থেকে এখন পর্যন্ত, দৈনিক এখনো 15-20টা কবর দেওয়া হয় ওইখানে, কোন কবরে চতুর্দিক থেকে বিশাল আকারে দেওয়াল দেওয়া ছাড়া কবরস্থানে কোনো সাইনবোর্ড নাই, কোনো বিল্ডিং নাই, কোনো গম্বুজ নাই, কোনো মাজার নাই, কিছুই নাই। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবীর স্ত্রী খাদিজার চেয়ে দুনিয়ার কোন বড় আল্লাহর ওলি আছে? আবার চলুন মদিনা শরীফ যান, আল্লাহর নবীর কবর জিয়ারত করে বের হলে ওখানে একটা বিশাল কবরস্থান নজরে পড়বে। ওই কবরস্থানে আল্লাহর নবীর মেয়েদের কবর আছে, ওই কবরস্থানে কমপক্ষে 10,000 সাহাবীদের কবর আছে, আল্লাহর নবীর অনেক স্ত্রীদের কবর আছে। ওই কবরস্থানে আল্লাহর নবীর দুইটা মেয়ের জামাতা পরপর দুইটা মেয়ের স্বামী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রয়েছে, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি, খলিফাতুল মুসলিমিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন সেই মদিনার কবরস্থানে। তার কবরে কোন বিল্ডিং আছে? চাদর আছে? আগরবাতি মোমবাতি? কিছুই নাই। ও আমার ভাইয়েরা, এরপরে যদি আপনি উহুদের প্রান্তের দিকে তাকান, মসজিদে নববীর থেকে সোজা 3 মাইল উত্তরে উহুদ পাহাড় দেখা যায়। উহুদ পাহাড়ের প্রান্তরে উহুদের যুদ্ধ হয়েছিল, আল্লাহর নবীর দানদান শহীদ হয়েছিল ওই যুদ্ধে, আল্লাহর নবীর চাচা সমস্ত শহীদদের সর্দার জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। ও আমার ভাইয়েরা, আপনারা ছবিতে দেখতে পারেন বা যারা গেছেন তারা দেখেছেন, চতুর্দিকে কবরস্থানে চতুর্দিকে দেওয়াল দেওয়া ছাড়া ওই কবরের উপরে কোনো বিল্ডিং নাই, কোনো সাইনবোর্ড নাই, কোনো টাকা নাই, পয়সা নাই, আগরবাতি মোমবাতি নাই। কেন নাই? সাহাবীদের কবর দেওয়ার লোক নাই জন্য নাকি? আল্লাহু আকবার। যদি কবরে চাদর দেওয়া অথবা মোমবাতি আগরবাতি দেওয়া বিল্ডিং তৈরি করা ভালো কাজ হতো, সাহাবায়ে কেরামদের কবরে, নবীর স্ত্রীদের কবরে সুতার চাদর নয়, মানুষ তার কলিজা ছিঁড়ে তা দিয়ে সুতা তৈরি করে অথবা চামড়া ছিঁড়ে তা দিয়ে সুতা তৈরি করে দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান দুনিয়াতে আছে, ঠিক কিনা? দেখছেন না কেন? এটাই প্রশ্ন, দেখছেন না কেন? কারণ হচ্ছে এই, আল্লাহর নবী মৃত্যুর 3 দিন আগে সাবধান করেছেন, হাদিস শরীফে বলা হয়েছে লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ। আল্লাহর নবী মৃত্যুর বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর তিন দিন আগে বলেছেন আল্লাহ তারা ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুক, তারা যখন তাদের অলিরা মারা যেত, বুজুর্গেরা মারা যেত, তাদের কবরগুলোকে তারা মাজার বানাতো, সেজদার স্থান বানাতো, আগর দিত, মুখ মোমবাতি দিত, টাকা পয়সা দিত, চাদর চড়াতো। ও আমার উম্মতরা খবরদার, লা তাজআলু কবরি ওয়া সানাইয়ু বাদ, আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরকে পূজার স্থান বানাবে না, আগরবাতি মোমবাতি দেওয়ার স্থান বানাবে না, সেজদা দেওয়ার স্থান বানাবে না। আল্লাহর নবী লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন যে মাজার তৈরি করার জন্য। আজকে যারা সেই মাজার তৈরি করে তারা কি আল্লাহর নবীর আশেক না দুশমন? আল্লাহর অলি না শয়তানের অলি? এরপরে মাজার তৈরি করে মাজারে গিয়ে সেজদা করে আর বলে সেজদা করি আল্লাহর অলিদের সেজদা করা যায় যাচ্ছে। ও আমার ভাইয়েরা, আমরা যত রকম নামাজ পড়ি সব নামাজের রুকু সেজদা আছে কিনা? ফজরের নামাজ পড়ো, রুকু সেজদা করো, জোহরের নামাজ পড়ো, রুকু সেজদা করো, আসরের নামাজ পড়ো, রুকু সেজদা করো, এশার নামাজ পড়ো, রুকু সেজদা করো, জুমার নামাজ পড়ো, রুকু সেজদা করো, ঈদের নামাজ পড়ো, রুকু সেজদা করো, যত রকম নামাজ আছে সব নামাজের মধ্যে রুকু সেজদা করা ফরজ। কিন্তু খবরদার খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয় রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না, ঠিক কিনা? বড় পিসাবে জানাজা হলে রুকু সেজদা করা যাবে নাকি? আপনার দেশে জানাজা না রুকু সেজদা করে নাকি? এ এলাকায় জানাজা রুকু সেজদা করে? কেন করে না চিন্তা করছেন? কোন সময় সব নামাজে রুকু সেজদা করা ফরজ, জানাজার নামাজে রুকু সেজদা করা যাবে না। যত বড় বুজুর্গের জানাজা হোক খবরদার রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ যদি বাবা আদমের হোক না কেন, তুই রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ ইব্রাহিম আলাইহিসসালাম হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ লুহ নবীর হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ আকা নামদার তাজদার মদিনা সরওয়ারে কায়নাত রাহমাতুল আলামিন শফিউল মুজনিবিন আমাদের প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ আবু বকর ওমর ওসমান আলীর হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ আব্দুল কাদের জিলানী খাজামান দৃষ্টি শাহ জালাল জারি হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। কারণটা কি? কারণ হচ্ছে সব নামাজের সামনে কোন লাশ নাই, জানাজার নামাজের সামনে একটা কি আছে? কি আছে? এখন যদি রুকু সেজদা করা হয় জানাজার নামাজে, ওই মাজার পূজারি ভণ্ড ফকিরেরা বলবে এই তো বুজুর্গকে সম্মান করা হলো, ওরা দলিল পেশ করবে, আপনাকে গোমরাহ করবে, বিভ্রান্ত করবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জানাজার নামাজের থেকে নিজের রুকু এবং সেজদা পর্যন্ত বাতিল করে দিয়েছেন যাতে কাউকে গোমরাহ করতে না পারে। ও মুসলমানরা একটু চিন্তা করে দেখো, জানাজার নামাজের সময় ওই বুজুর্গের লাশটা তোমার একেবারে সামনে ছিল, তখন তুমি রুকু করতে পারলা না, সেজদা করতে পারলা না, লাশটা যখন কবরে চলে গেল এখন মাটি আসলো, হুগলা আসলো, বাঁশ আসলো, কোন বিবেক তোমাকে সেজদা করার জন্য হুকুম দিল? কবরে সেজদা করা জায়েজ না, হারাম। এরপরে কবরে প্রার্থনাও করে, প্রার্থনা করে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে খালি হয়ে, নাউজুবিল্লাহ মিনজারে ইমান থাকবে আল্লাহর খালি মানে ফলাইছে, আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে, রাসুলের ধন খাজাকে দিয়ে রাসুলও গেছেন খালি হয়ে, রাসুলের ধন খাজায় পে লুকিয়েছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। জোরে বলেন নাউজুবিল্লাহ মিনজারে। দেওয়ার মালিক আল্লাহ না খাজা বাবা? যারা খাজা বাবার কাছে চায় এগুলো মুসলমান না শয়তান? আল্লাহর অলি না শয়তানের অলি এগুলো? আমি কবরওয়ালাদের খারাপ বলছি না, কবরে যারা শুয়ে আছেন তাদের কথা বলছি না, তারা তো বলেন না মাজার তৈরি করতে, ভুল বুঝবেন না। কালকে আবার একদল বলবে ওই তো উনি আল্লাহর অলিদেরকে গালি দিয়ে গেছেন, নাউজুবিল্লাহ। আল্লাহর অলিরা বলেন নাই শাহজালাল রহমাতুল্লাহ আলাই, এরকম শাহপরান রহমাতুল্লাহ আলাই, আজমির রহমাতুল্লাহ আলাই, কেউ বলেন নাই তাদের মাজার তৈরি করো। এখন মাজার তৈরি করে পয়সা তৈরি করে, এদের নামে ওরস করে ওরস, এরপরে ব্যবসা শুরু হলো বিনা পুঁজির ব্যবসা, এই পীর মুরিদি ব্যবসা, মাজার ব্যবসা, কবর ব্যবসা চলছে। ও আমার ভাইয়েরা, কবরে টাকা পয়সা দেওয়া জায়েজ না হারাম? দান করি এবাদত, দোয়া করা কি এবাদত? আল্লাহর কাছে দোয়া করলে এবাদত হয় কিনা? আমরা দোয়া করি না, কার কাছে দোয়া করবো? সেই দোয়া যদি কোনো ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে কোনো মাজারওয়ালার কাছে করে তাহলে শিরক হবে কিনা? শিরক করলে এবাদত করে আল্লাহ ছাড়া আরাধনার জন্য। আমরা কোরবানি করি কার জন্য? সাদকা দেই কার জন্য? আকিকা দেই কার নামে? আল্লাহর নামে। এখন যদি কোনো বুজুর্গের নামে কেউ জবাই করে মান্নত করে তা শিরক হবে কিনা? কবরের নামে মান্নত করা শিরক, কবরের নামে জবাই করা শিরক, কবরের ইসনার কাছে গিয়ে প্রার্থনা করা শিরিক। অমুসলমান, শিরিকের গুণা আল্লাহ তারা মাফ করবেন না। অন্য গুণা যদি কেউ করে তবা নাও করে মারা যায়, আল্লাহ তারা হয়তো শাস্তি দিয়ে অথবা মাফ করে তাকে জান্নাত দিবেন, কিন্তু শিরিকের গুণা কি করবেন না? ক্ষমা করবেন না। এই জন্য শিরিকের গুণা থেকে বাঁচতে হবে। কবরকে বসান যাবে না, মনের মধ্যে কোনো খাজা বাবা বসান যাবে না। এখন তো পীর আছে মাশাআল্লাহ, এক শ্রেণীর পীর আছে না, কয়ে যে দরগা আছে, দুর্গা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। অমুসলমান কি বলছো? আসাদু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোন ক্ষমতা আছে? সব ক্ষমতার মালিক কে? আমরা নামাজে দাঁড়িয়ে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। সাহায্য তোমার কার কাছে? না খাজা বাবার কাছে, গাজা বাবার কাছে, কবর বাবার কাছে, পীর বাবার কাছে। এখন তো জিকির করতে গেল কয় যে আমি আমার কলবের দিকে মতওয়াজ্জু আছি, আমার কলব পীর সাহেবের কলবের দিকে মতওয়াজ্জু আছে, বলেন এরকম। এই পীর সাহেবের কলব তার পীরের দিকে, তারটা তার পীরের দিকে, এরকম কত কলব মতওয়াজ্জু করে তারপরে আল্লাহর দিকে মতওয়াজ্জু হয়। আমি বলি তুমি যখন তোমার পীর সাহেবের কলবের দিকে কলব ফিরাইলা, পীর সাহেব তখন পায়খানায় আছে, কোথায় আছে? তোর কলব কই যাবে রে বেটা? তুমি যখন বললা আমি আমার কলমের মতো আজ্জু, আমার কলম পীর সাহেব কেবলার কলমের মতো আজ্জু, আর পীর সাহেব তার বউর কলমের মতো আজ্জু, পীর সাহেব তার বউ লই আছে, তোর কলম কই যাইবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াকা নাবুদু, ডাইরেক্ট বলা হচ্ছে আল্লাহকে বলে ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমার ইবাদত করি, ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। ডাইরেক্ট না ভাইয়ের মাধ্যম আছে? তাহলে ভায়া মাধ্যম যারা করে আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে, গায়রুল্লাহকে যারা বসায় তারা শিরিক করে কিনা? পরিষ্কার শিরিক লিপ্ত আছে। মক্কার কুফফাররা মূর্তি পূজা করত, মূর্তিকে তারা পূজা করত না, কয়তে আল্লাহকে পাওয়ার জন্য। কোরআনে আছে মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, ওই মূর্তি পূজকরা মূর্তি পূজা করত আর বলতো আমরা আল্লাহকে পাওয়ার জন্য পূজা করি। কাকে পাওয়ার জন্য? মূর্তি পূজকরা মূর্তিকে যেমন মাধ্যম মনে করত, এরকম জীবিত লোকদেরকে মাধ্যম করলে সেও মুশরিক হয়ে যাবে। এই জন্য বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ডাইরেক্ট ভাইয়ের মাধ্যম আছে? আমার ভাইয়েরা খুব খেয়াল করবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার জাতিকে দেখলেন মূর্তি পূজা করছে, কি করছে? তার বাপ একজন মূর্তি তৈরি করে, মূর্তি পূজাও করে, আবার মূর্তির কাছে গিয়ে প্রার্থনাও করে, খাবারও দেয়। একদিন মেলার সময় তার কাছে গেছে ছেলেরা, বন্ধু বান্ধবরা গেছে, চলো মেলায় যাই, মূর্তি পূজার মেলা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না ভাই আমি অসুস্থ আছি, তোমরা যাও। ওরা চলে গেল, এবারে একটা বড় কুড়াল লইলেন হাতে, কুড়াল কুড়াল নিয়ে মূর্তিখানায় ঢুকলেন। রাজকীয় মূর্তিখানা, ওনার বাপ আবার এটার মেম্বার। রাজকীয় মূর্তিখানায় ঢুকে দেখলেন বিশাল বিশাল মূর্তি, আর ওই মূর্তির সামনে বড় বড় লাড্ডু দেওয়া আছে, হিন্দু দেয় না লাড্ডু, ডাব, আরো কত দামি দামি ফল খাবার। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিখানায় ঢুকলেন, দেখলেন যে এত সুন্দর খাবার, খা মূর্তির কাছে, খা খা খা, খায় না, শেষ হচ্ছে রাগ, মাছ এক থাপ্পড় দরবান মিলিয়ে, আমি কোরআনে আছে এটা, ডান হাতে থাপ্পড় মারলো পাথরের মূর্তি, থাপ্পড় মারলে মূর্তি ব্যথা পায় না মানুষের ব্যথা পায়? ব্যথা পাইল, এবারে উঠলো রাগ, রাগ ওঠার পরে কুড়াল দিয়ে মূর্তির হাত পা ভাঙা শুরু করে দিল। মূর্তির হাত পা ভেঙে, মাথা ভেঙে, নাক ভেঙে, তসনস করে দিয়ে বড় মূর্তির গায়ে কুড়াল লটকিয়ে এবার তিনি সরে পড়লেন। লোকেরা মেলার থেকে আসলো, মেলার থেকে এসে দেখে যে সর্বনাশ হয়ে গেছে, কোন ভূমিকম্প নাই, কোন মারামারি হয় নাই, যুদ্ধ হয় নাই, ভূমিকম্প হয় নাই, কেন এই মূর্তিগুলো ভাঙলো? নমরুদের কাছে চলে গেছে ডাইরেক্ট, সর্বনাশ হয়ে গেছে, মূর্তিদেরকে ভাঙল। নমরুদ চলে আসলো, তাফসিরে লেখেন নমরুদ এসে দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করল, চিন্তা করে ওই যে বললাম ওদের বুদ্ধি ছিল কিন্তু কোরআন ছিল না, বুদ্ধি ছিল ভালোই, বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করে বলল, প্রথম কথা এখানে কোন যুবক আছে যে যুবক এই মূর্তিগুলোকে সুনজরে দেখে না, ভালো জানে না? কেন তার এই প্রশ্ন? তাফসিরে লিখেছে নমরুদ এমনি বিচক্ষণ ছিল, চালাক ছিল, যখন দেখল কোন ভূমিকম্প হয় নাই, কোন মারামারি হয় না, যুদ্ধ বিগ্রহ হয় নাই, সব মূর্তিগুলো ভাঙলো, আবার একটা বাকি আছে, নিশ্চয়ই এটা কোন হঠাৎ করে কিছু হয় নাই, এটা একটা পরিকল্পিত কাজ, এটা একটা সমাজ পরিবর্তনের কাজ, আর এই রকম কাজ কোন বুড়া মানুষের মাথায় ঢোকে না, ঢোকে কার মাথায়? এই জন্য প্রশ্ন করছে কোন যুবক আছে কি? এবারে লোকেরা বলল হা হা, একজন যুবক আছে, যে যুবককে আমরা জানি সে মূর্তিগুলোর সমালোচনা করে। এবারে ইব্রাহিম আলাইহিসসালামকে ধরে আনা হল, ইব্রাহিম আলাইহিসসালাম ওদেরকে জিজ্ঞেস করলেন তোমরা বড় মূর্তিটাকে জিজ্ঞেস করো, বড়টাকে জিজ্ঞেস করো, যারা কুরআন নিয়ে দাঁড়াই লিখে বাদ, ওরা বুঝতে পারল, বলল ইব্রাহিম তুমি তো জানো এই মূর্তিগুলো কথা বলতে জানে না, এই মূর্তিগুলো উত্তর দিতে জানে না। এবারে তিনি সুযোগ পাইলেন, সঙ্গে সঙ্গে দাওয়াত দেওয়া শুরু করলেন, ও আমার জাতি তোমরা কেন এমন জিনিসের পূজা করছ যেই জিনিস কথা বলতে পারে না, যে জিনিস কোন উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, কোন খাবার খেতে পারে না, এমনকি ওদেরকে যদি কেউ কুড়াল দিয়ে মারে ওদের হাত পা ভেঙে ফেলে তাও নিজেকে বাঁচাতে পারে না, কুত্তায় যদি ওদের মুখে পেশাব করে তাও ফিরাইতে পারে না। এক লোক মূর্তি পূজা করত, খুব বেশি মূর্তি পূজা করত, এই জন্য সফরে গেলে মূর্তি পাওয়া যায় কিনা এই জন্য একটা পাথরের মূর্তি তৈরি করে সাথে রাখলো, পেশাবে ধরলো মূর্তির এক জায়গায় রেখে দাঁড় করে পেশাব করতে গেছে দূরে একটু, আইসা দেখে যে মূর্তির গা ভেজা, মনে করতে রহমতের বৃষ্টি পড়ল কিনা, জিবা দিয়ে চাটা শুরু করলো, দেখে যে টক টক লাগে, টক আবার গন্ধ আসে, ব্যাপার কি রহমতের বৃষ্টি তো না, এটা কি হইল? পিছনে দেখে যে একটা কুকুর দাঁড়াই আছে, কুকুরে কি করে এক পা উঁচু করে কোনো পারে দেখা করে এই কারবারটা কে করেছে, বুঝতে পারলো কুকুর এই কাজ করে গেছে, সঙ্গে সঙ্গে মূর্তি রেখে আছাড় ভেঙে ভেঙে বলল রে শয়তান, কুত্তায় তোর মুখে পেশাব করে গেল, ফিরাইতে পারেনি না, তুই আমার কি উপকার করবি? ইব্রাহিম আলাইহিসসালাম ওই জাতিকে দাওয়াত দিলেন এই মূর্তি কোনো কিছু খেতে পারে না, উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, এমনকি ওদের হাত পা ভেঙে চুরমার করে ফেলা হলো, নিজেকে রক্ষা করতে পারে নাই, এই মূর্তির কেন পূজা করছ? আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি এক আল্লাহর আনুগত্য করার জন্য, আমি যে আল্লাহর ইবাদত করি আমি তার দিকে মতওয়াজ্জ হয়েছি, আমি মতওয়াজ্জ হয়েছি কার দিকে? ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া আমি আমার চেহারা মত ওয়াজ্জু করলাম, লিল্লাযী ওই জাতের সামনে যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, কার সামনে? না কোন খাজা বাবার দিকে, পীর বাবার দিকে, আর পীরের ছবি আঁকতে হয় কলমের মধ্যে, হুজুরের কলম, পীরে সব দেখে, সব দেখার মালিক কে? পীর সাহেব মুরিদের অন্তরের খবর সব জানে, অন্তরের খবর জানার একমাত্র একজন কে? সে নাবি সাহেব, আল্লাহ তারা জানেন, আর কেউ জানে না। কয় পীর সাহেব মুরিদের অন্তরে ঢুকি আর বের হয়, ঢুকি আর বের হয়, মুরিদের টেরও পায় না। ও আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিসসালাম বিষয়টা পরিষ্কার করে দিলেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি আমার চেহারা মতো ওয়াজ্জু করলাম কার দিকে? লিল্লাযী ওই আল্লাহর দিকে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, হানিফান একনিষ্ঠ ভাবে সব কিছু বাদ দিয়ে ত্যাগ করে একজনের দিকে মতওয়াজ্জু হলাম, আমা আনা মিনাল মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, যারা আল্লাহকেও মানে আবার গায়রুল্লাহকেও মানে, আল্লাহকেও মানে পীরের ছবি আবার কাছে রাখে ঘরে রাখে, আছে না অনেক পীর, পীরের ছবি রাখতে হয় মূর্তি পূজা, আর আধুনিক রূপায়ণ, আগের মক্কার কুফাররা মূর্তি পূজা করত পাথর দিয়ে বানাইয়া, আর এরা মূর্তি বানাইছে কি দিয়ে? ছবি দিয়া। ও আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে দাওয়াত দিয়েছিলেন আপনাদেরকেও সেইভাবে দাওয়াত দিতে হবে। আল্লাহ তারা বলছেন তোমরা কার কাছে চাচ্ছ? আল্লাহর নবীর চাচা আবু তালেব সারা জীবন নবীর খেদমত করেছে, কি করেছে, কিন্তু আবু তালেব মুসলমান ছিল। আল্লাহর নবীর অনেকে জানেন না ইতিহাস, আল্লাহর নবীর একজন চাচা ছিল আবু তালেব, আলীর আব্বা, কার আব্বা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার আব্বা, আল্লাহর নবীর আপন চাচা আলী আবু তালেব আল্লাহর নবীকে লালন পালন করেছে, সারা জীবন নবীর পক্ষে কাজ করেছে। এমনকি সব কাফেররা যখন আবু তালেবের কাছে এসে আবেদন করল, আবু তালেব তোমার ভাতিজাকে বারণ করো লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে, সে যদি ধনী হতে চায় আমরা চাঁদা করে মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দিব, সে যদি সুন্দরী নারী বিয়ে করতে চায় তাহলে আমরা আরবের সবচেয়ে সুন্দরী নারী তাকে বিয়ে দিয়ে দিব, আর যদি সে নেতা হতে চায় মক্কার রাজ মুকুট তার মাথায় পরিয়ে দিব, কিন্তু খবরদার লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে পারবে না। ও আমার ভাইয়েরা, আবু তালেব আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, ও মুহাম্মদ, ও আমার ভাতিজা শুনো, এই মক্কার নেতারা সব তোমার কাছে আবেদন করছে, তুমি যা চাও তাই দেওয়া হবে, খালি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা বন্ধ রাখো, তুমি চাও যা সব দেওয়া হবে। আবু তালেবের কথা শুনে আল্লাহর নবী উত্তর দেব, আমার চাচা শুনে রেখো, ওরা এই দুনিয়ার নেতৃত্ব নয়, দুনিয়ার সুন্দরী নারী নয়, দুনিয়ার সবচেয়ে বড় ধনী নয়, আসমানের সূর্য যদি আমার এক হাতে তুলে দেয়, আসমানের চাঁদ যদি আমার আরেক হাতে তুলে দেয়, আমি মুহূর্তকালের জন্য আল্লাহর এই কালিমাতুস শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া বন্ধ করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, জোরে বলুন, শয়তান ভেঙে যায়। আবু তালেব বুঝতে পারল এই মক্কার নেতারা তার ভাতিজাকে হত্যা করার চক্রান্ত করবে, বিরোধিতা করবে। আবু তালেব আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলল, মোহাম্মদ শুনো, আমি জানি তুমি যে দাওয়াত দিচ্ছ এটা সত্য দাওয়াত, তোমার কথা ঠিক, তোমার দিন সত্য, তোমার ধর্ম সত্য, কিন্তু আমি ইসলাম গ্রহণ করি না, আমার জাতি আমাকে খারাপ বলবে, সেজন্য জেনে রাখো তুমি তোমার দাওয়াতের কাজ চালিয়ে যাও, আল্লাহর কসম ওরা সব মক্কার লোকেরা একাত্র হয়েও তোমার কোন ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আবু তালেবের দেহের সঙ্গে আমার রুহুটা থাকবে। চলে বলুন সুবহানাল্লাহ। এই আবু তালেব আল্লাহর নবীর সারা জীবন খেদমত করল, পাহারাদারি করল, তার ওয়াদা ঠিক রাখলো, কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। মৃত্যুর সময় গিয়ে আল্লাহর নবী আবু তালেবের মাথার কাছে বসলেন, বললেন, চাচা জান, সারা জীবন তুমি আমাকে খেদমত করেছ, সারা জীবন তুমি আমার পক্ষে থেকেছ, তুমি আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছ, আমি চাই তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা না বললে আমি কিছু করতে পারবো না, সুপারিশ করতে পারবো না। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী তো বললেন চাচা লা ইলাহা ইল্লাল্লাহ না বললে কিছুই করতে পারবো না, আর এখন পীরেরা বলা শুরু করছে পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করা দরকার নাই, হিন্দু বৌদ্ধ যে যেরকম আছে তারা ওই ধর্মে বসে আল্লাহকে পাবে, পরকালে মুক্তি পাবে, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। ও আমার ভাইয়েরা, আবু তালেবের মৃত্যুর সময় আল্লাহর নবীকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এটা হচ্ছে বেহেশতের চাবি, লা ইলাহা মানে সব বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ, এটা তাওহীদের নাম কি, এক আল্লাহ ছাড়া আর কিছু নেই, নাম তাওহীদ, এইটা ছাড়া কিছুই চলবে না। দেওয়ানবাগি পীর বলেন, চন্দ্রপাড়ার পীর বলেন, আট্রসি বলেন, মাইজবান্দারি বলেন, এরা কারো নিকটে পরকালে ইসলাম গ্রহণ করা দরকার নেই, মুক্তির জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের মরিদ আছে, এদের বইতে আছে, আমাকে বই সবগুলো আছে বাসায়। যাই হোক, এই লোকগুলো বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই, আর আল্লাহ কি বলেন, আল্লাহ বললেন ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র মনোনীত দিন হচ্ছে কি, ইসলাম। আল্লাহ তাআলা বলেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামের দীনান, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন মত, অন্য কোন মতবাদে বিশ্বাসী হয়ে যে ব্যক্তি মুক্তি তালাশ করে, আল্লাহ তারা বলছেন ফাল্লাই ইউকবালা মিনহু, তার কিছুই গ্রহণযোগ্য হবে না, আহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। ও আমার ভাইয়েরা, আল্লাহ বললেন পরকালে মৃত্যু পরে কবরে তিন প্রশ্ন, একটা প্রশ্ন আসবে কি, আমার দিন উকা, তোমার দিন কি ছিল, ধর্ম কি ছিল, তখন উত্তর দেবে কি, কি উত্তর দিবে? ধর্ম নিরপেক্ষ ছিল একদল ধর্ম নিরপেক্ষ রাজনীতিবিদ, আর একবারে বলবে আমি হিন্দু ছিলাম খ্রিস্টান ছিলাম, মুক্তি পাবে? বলতে হবে ইসলাম, বলতে হবে কি ইসলাম ছাড়া অন্য কিছু বললে হিন্দু হও বৌদ্ধ হও খ্রিস্টান হও সেকুলার হও ধর্ম নিরপেক্ষ হও গণতন্ত্রী হও সমাজতন্ত্রী হও তোমার উত্তর আসতে হবে ইসলাম, উত্তর আসতে হবে কি ইসলাম ছাড়া অন্য কোন উত্তর দিলে ফেরেশতা এমন বাড়ি মারবে, বাড়ি মারার সঙ্গে সঙ্গে শত্রু গজ দিতে চলে যাবে, কবরটা দুই দিক থেকে চাপ দিবে, হাড্ডিগুলো গুঁড়ো গুঁড়ো করে ফেলবে, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোন মুক্তির পথ নাই, এটা এক, এটার নাম কি? একজন শূন্য লাগছে, শূন্য, একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, এক লাখ শূন্য লাগছে, কোন মূল্য আছে? শূন্য, লক্ষ লক্ষ শূন্য, কোন মূল্য আছে? এবারে আবার একটা এক লাখ হয়ে এক, একের ডানে একটা শূন্য দাও কত হবে? এখন শূন্যর মূল্য আছে কিনা? আর এক শূন্য কত হবে? আর এক শূন্য কত হবে? ঠিক তেমনি ভাবে নামাজ করো, রোজা করো, আল্লাহর ইবাদত করো, যা কিছু করো কবুল হওয়ার জন্য একটা শর্ত, লা ইলাহা এক লাগাতে হবে। এই লা ইলাহা ছাড়া ইসলাম গ্রহণ করা ছাড়া কিছুই গ্রহণযোগ্য হবে না। আল্লাহর নবী সেজন্য চাচা আবু তালেবকে বললেন, ও চাচা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বললে আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো, নতুবা সুপারিশ করতেও পারবো না। আবু তালেব শেষ পর্যন্ত মরে গেল, ইসলাম গ্রহণ করার সুযোগ হয় নাই। আল্লাহর নবী আবু তালেবের মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন। হাদিস শরীফে বলা হয়েছে আল্লাহর নবী বললেন, আমি আমার চাচার জন্য ততক্ষণ পর্যন্ত দোয়া করব যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ না হবো। সুবহানাল্লাহ, আল্লাহর নবী দোয়া করতে লাগলেন, মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন, সঙ্গে সঙ্গে আসমান থেকে ওহী নাযিল হয়ে গেল, সূরা কসাসের আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে পছন্দ করবেন, আপনি যাকে ভালোবাসবেন, আপনার চাচা আপনার ভাতিজা, আপনি মনে চাইলে হেদায়েত দিয়া দিবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করেন। হেদায়েত দেওয়ার মালিক কে? না কোন পীর সাহেব। আল্লাহর নবী যখন তার চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পারেন নাই, তরাইয়া নিতে পারেন নাই, এরপরে যদি কোন পীর বলে সে তরাইয়া নিবে, পার করে নিবে, বেহেশতের টিকিট দিয়ে দেয়, সে ব্যক্তি বীর না শয়তান? ওই যে শুরুতে বলেছি আমেরিকার দালাল এহুদি খ্রিস্টানদের দালাল ছেড়ে দিয়েছে, দালাল দেখে চিনা গেছে, এখন এই দালালগুলো বেহেশতের টিকিট দেয়, এরা পার করে নিয়ে যাবে, এরা তোর নিজের পার করবে, তার খবর আছে কিছু? বড় বড় সাহাবায়ে কিরাম ভয় পেতেন। ওমর ইবনে খাত্তাব বলেন, আল্লাহ তারা যদি কিয়ামতের মাঠে বলেন উম্মতের মধ্য থেকে একটা লোক মাত্র জাহান্নামে যাবে, আমার ভয় হচ্ছে সেই লোকটা আমি কিনা, সেই লোকটা আমি কিনা, এত জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি এরা সবসময় ভয় করতেন, আর এই বিশ্বাসেরা মাশাআল্লাহ বেহেশতের কি করে? ও নিজেদের বেহেশতে দেওয়ার কোন গ্যারান্টি আছে? গ্যারান্টি দেওয়ার মালিক কে? পরিষ্কার বুঝতে হবে, এর চেয়ে পরিষ্কার ওয়াজ আমার জানা নাই। আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ তারা পরিষ্কার করে দিলেন নিজের চাচাকে, যেই চাচা সারা জীবন নবীর খেদমত করলো, আলীর বাবা, সেই আলীর দিল বাবাকেও আল্লাহর নবী হেদায়েত দিতে পারলেন না। এরপরে যদি কেউ বলে সে হেদায়েত দিয়ে দেয়, পার করে নিবে, তরাইয়া নিবে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে, এই সমস্ত আকিদা বিশ্বাস যারা রাখে তারা মুসলমান না শয়তান? আল্লাহর ওলি শয়তানের ওলি? কারে শয়তান মিকুনি নামত ওলি বর ওলি নস্তলানত বর ওলি, এই শয়তানগুলো আপনাদের মাঝেও আছে, এলাকায় আসবে। আল্লাহর হাবিব ফরমান, ও মুসলমান শুনে রেখো, আল্লাহর নবী ইরশাদ করেছেন আমার মৃত্যুর পরে বনি ইসরায়েল যেরকম 72 ফেরকা হয়েছিল, আমার উম্মত 73টা ফেরকা বিভক্ত হবে। কয় ফেরকা? ইহুদি খ্রিস্টানদের চেয়ে বেশি না কম? বনি ইসরায়েল হয়েছিল 72, আমরা কয় ফেরকা হবো? আল্লাহর নবী বলেন, ইন্ন বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লা, শুনে রেখো, বনি ইসরায়েল 72টা ফেরকায় বিভক্ত হয়েছিল, আর অচিরে আমার উম্মতে আত্মুর ফেরকা বিভক্ত হবে, কয় ফেরকা? কুল্লুহুম ফিন্নার, এরা সব জাহান্নামী হবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল নাজাত পাবে। কয়টা দল নাজাত পাবে? মুক্তি পাবে কয়টা? সরল রেখা কয়টা আর বক্র রেখা কয়টা? এই সরল রেখা কয়টা হয়? আল্লাহর নবী সোজা একটা দাগ দিলেন, সোজা দাগ দিয়ে বললেন এইটা আল্লাহর রাস্তা। এরপরে ডানে দাগ দিলেন, বামে দাগ দিলেন, বললেন এইগুলো শয়তানের রাস্তা, কার রাস্তা? এরপরে বললেন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, ওই প্রত্যেকটা রাস্তার মুখে মুখে শয়তান বসে আছে। মুসলমান যখনই কোন ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায় তখন শয়তান এদেরকে বিভিন্ন দলে ঢুকিয়ে দেয়। কি করে? আমরা আল্লাহর দিন মানবো, কি মানবো? আল্লাহর দিনের তরিকা একটা, কটা তরিকা? আর শয়তানের তরিকা কত? হাজার তরিকা। সব তরিকা বাদ দিয়ে আমাদের যত তরিকা আছে, কেউ চিস্তি, কেউ কাদেরী, কেউ নকশাবন্দি, কেউ মোজাদ্দিদি, কত তরিকা তৈরি করেছে মুসলমানরা। আল্লাহর নবী যেদিন এই দাগ দিয়ে দিয়ে বুঝালেন, সেই দিন কোন তরিকা ছিল? সেই দিন যেই তরিকা ছিল সেই তরিকা নাম ইসলাম। তার নাম কি? ওই ইসলাম ছাড়া আর যত তরিকা পরবর্তীতে তৈরি করেছে, সমস্ত তরিকা বর্জন করে একটা তরিকা গ্রহণ করব, সেই তরিকার নাম কি? ইসলাম। আমাদের পরিচয় কি? আমরা মুসলিম। আমরা কি? কোরআনে বলা আছে ওয়ামান আহসানু কওলান মিম্মান দা ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন ওই ব্যক্তির চেয়ে আর ভালো কথা কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজে নেক আমল করে এবং সে ঘোষণা করে ইন্নানী মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম, আমি একজন কি? তো ওইগুলো কোথেকে আসলো? চিশতি, কাদেরী, নকশাবন্দি, মুজাদ্দিদি, সাবেরি, অমুক তমুক, কত তরিকা তৈরি করা হয়েছে। আল্লাহর নবীর সময় তরিকা ছিল? বুঝতে হবে মুসলমান, চিন্তা করতে হবে কোন বড় আলেম কি বলল, কোন বড় পীর কি বলল, ওইটা দেখার বিষয় নয়। আল্লাহর নবী বিদায় হাতে ভাষণে বলেছেন তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি। কয়টা জিনিস? লাম তাদিল্লুমা তামাসাক্তুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত ওই দুইটা জিনিসকে তোমরা শক্তভাবে ধরবে পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না। সেই দুইটা জিনিসের নাম কি? কিতাব আল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি, একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন শরীফ, আর একটা হলো নবীর সহি হাদিস। কয়টা জিনিস হলো? আল্লাহর তাআলা নিজেও বলেছেন কোরআন শরীফের সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছেন, আজকে বললাম আমি বললাম একরকম, আর একদল আলেমরা বললো আর একরকম, বড় পীর সাহেবরা বললো আর একরকম, তাহলে কি করবেন? আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন নিজে সূরা নিসার 59 নম্বর আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ও মুসলমান যদি কোন বিষয়ে তোমাদের মধ্যে বিতর্ক দেখা দেয়, মুফতি জসীমউদ্দিন রহমানি বলেছেন একরকম আর সমস্ত পীর সাহেবরা বলেছে আর এক রকম। মুফতি জসীমউদ্দিন রহমানি বলেছেন আল্লাহকে পাওয়ার সোজা রাস্তা হল মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি রাসূলের ইতাআত করবে জান্নাতে প্রবেশ করবে। আমান আসআনি ফাকাদ আবা, যারা নবীর সুন্নাহ ইত্তেবা করবে না তারা জাহান্নামী। আর পীর সাহেবরা বলল যে না, শর্টকাট তরিকা, সাবিরি তরিকা, চিশতি তরিকা, অনেক তরিকা বাতাইল, কোনটা মানব? রাসূলের তরিকা না মানুষের তৈরি করা পরবর্তী তরিকা কোনটা? ব্যাস দেখে গেছে, চিন্তা করে এত বড় বড় আলেমরা এত তরিকা তৈরি করলো। ও আমার ভাইয়েরা, আমি সেজন্য পরিষ্কার বলে দিয়েছি যদি কারো মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে এবারে আল্লাহর কথা মানো। আল্লাহ বলেছেন ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমাদের মধ্যে কোন বিষয়ে বিতর্ক দেখা দেয়, কোন বিষয়ে বিবাদ দেখা দেয়, ঝগড়া ফসাদ দেখা দেয়, মতানৈক্য দেখা দেয়, একজনে বলল জায়েজ আরেকজন বলল না জায়েজ, তখন তোমরা কোথায় যাবে? আল্লাহ বলছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলে, তাহলে তোমরা কোরআনের এবং সুন্নার কাছে ফিরে যাও, আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে ফিরে যাও, আল্লাহর কাছে ফেরত দাও, রাসুলের কাছে ফেরত দাও, কোরআন হাদিসের সঙ্গে মিলাও। যারটা কোরআন সুন্নার সঙ্গে মিলবে ওরটা মানবে, যারটা মিলবে না ওরটা মানবে না, ঠিক কিনা? কার কথা? আল্লাহর কথা মানবেন না, আল্লাহর কথাও মানে না, কয়ে না এত বড় হুজুর নাকি ভুল বলতে পারে নাকি, সারা জীবন তাবিজ দেখে আসলো, এত বড় বড় আলেমরা তাবিজ দেখে, এখন বলো যে এগুলো শিরিক, সারা জীবন মিলাদ পড়ে আসলাম, কোরআন খতম করে আসলাম, মুর্দার নামে খাওয়ান দিয়ে আসলাম, আর এখন এগুলো বেদাত। ও ভাইরা, আল্লাহর নবী যে কাজ করতে বলেন তা করবেন, নামাজ পড়ে যদি সন্তান দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ কবুল করে কিনা? নামাজ পড়বে না, বাপের নামে খাওন দেয়, মায়ের নামে খাওন দেয়, আল্লাহর নবী ইরশাদ করেছেন তুমি কি করবে শুনে রেখো, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তিন প্রকারের আমল মৃত্যুর পরও চালু থাকে, কয় প্রকার আমল? ওইগুলো করেন, আমি খাওন দিতে মানা করি নাই, গোপনে গরিবদের সাহায্য করেন, মসজিদ করে দেন, মাদ্রাসা করে দেন, ইমাম সাহেবকে গোপনে হাদিয়া দিয়ে আসেন, জায়েজ কিনা? জায়েজ। ইমাম সাহেবের বাসায় গিয়ে একদিন একটা মুরগি কিনে দিয়ে আসেন, আর একদিন একটা মাছ কিনে দিয়ে আসেন, ইমাম সাহেব বাচ্চাদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে, বিবিদেরকে নিয়ে ভালো খেতে পারবে, তা না করে ইমাম সাহেবকে তুমি দাওয়াত দিয়ে মুরগি খাওয়াইলে কায়দা মতো, আর ওই বিবি সাহেব না খেয়ে আসে কবর নাই, ঠিক কিনা? বেতন দেয় 500 টাকা, কয় টাকা? আর তামিজ দেখা পয়সা দেয়। ওই সব বন্ধ করে সহি তরিকায় ইমাম সাহেবকে হাতিয়া দাও, সম্মানের সঙ্গে গোপনে তার বাসায় পৌঁছে দিয়ে আসো। অ মুসলমান, এই কাজগুলো করতে রাজি না, কোরবানির চামড়া তার বাড়ি গিয়ে আনতে হবে, কেন? তুমি মুসলমান, তোমার দায়িত্ব হচ্ছে এটা মাদ্রাসা লীলাবাড়িকে পৌঁছে দিয়ে আসা, এতিমদেরকে দিয়ে দেওয়া, গরিবদেরকে দিয়ে দেওয়া, যাকাত তুমি দিয়ে আসবা, তোমার কাছে দিতে যাবে কি জন্য? তোমার দায়িত্ব তুমি আদায় করো। সেগুলো করবে না। আল্লাহর নবী ফরমান, মানুষ যখন মারা যায় ইনকাতান হু আমালুহু, সব আমলগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিন প্রকারের আমল মৃত্যুর পরেও চালু থাকে, কয় প্রকার আমল? ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, জীবদ্দশায় কোন সদকায় জারিয়ামূলক কাজ করলো, মাদ্রাসা করলো, মসজিদ করলো, রাস্তাঘাট করে দিল, একটা গাছ লাগাইল, অথবা একটা মুসাফিরখানা তৈরি করলো, অথবা একটা পুকুর বসে করে দিল, অথবা টিউবওয়েল বসিয়ে দিল, বিশুদ্ধ পানির ব্যবস্থা করলো, এগুলো সব সদকায় জারিয়া। সবগুলো কি? দুই নম্বর কাজ হলো আও ইলমে ইনতাফাউ বিহি, ইলমে দ্বীন শিক্ষা দিয়ে গেল, আমরা মাদ্রাসায় পড়াই, আমাদের ছাত্র হচ্ছে, আমরা মরে গেলে ওই ছাত্ররা পড়াবে, ছাত্রদের ছাত্র, তাদের ছাত্র, তাদের ছাত্র, মৃত্যু পর্যন্ত আমার মাধ্যমে যতগুলো লোক এলেম পেল, আমি দুনিয়ার থেকে মরে গেলেও আমার মাধ্যমে যারা হেদায়েত পেল, যারা ইমান অর্জন করলো, যারা এলেম পেল, তাদের মাধ্যমে কেয়ামত পর্যন্ত আমার আমল নামায় সব জারি থাকবে, বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর হল আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি কোন ন্যাক সন্তান রেখে যায়, ওই ন্যাক সন্তান পিতা মাতার মৃত্যুর পরে, নামাজের পরে, অথবা ভোর রাত্রে উঠে তাহাজ্জুদের পরে আল্লাহর কাছে কান্নাকাটি করে আর বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও রব্বুল আলামিন, আমার পিতা মাতা আমাকে যেভাবে শৈশবে শিশু অবস্থায় লালন পালন করেছেন, আদর্শ হাক দিয়েছেন, আল্লাহ আমার আব্বা আম্মাকে তুমি সেভাবে জান্নাতে আদর্শ হাক দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া মামাদের লালন পালন করো। এটা কার শেখানো দোয়া? আল্লাহর শেখানো দোয়া। এই দোয়াগুলো করবেন, কি করবেন তা বললাম, কি করবেন না তাও বললাম, এখন থেকে তাবিজ কবজ বাদ, তাবিজ কবজ গায়রুল্লাহ, মুর্দার নামে খাওন দেওয়া বাতিল বেদাত, পীর মুর্শিদ গায়রুল্লাহ, নবী রসুলদের কাছে প্রার্থনা, প্রার্থনার কাছে আল্লাহর কাছে, আমার ভাইরা আমার মাজার মোজার গায়রুল্লাহ, কারো কাছে প্রার্থনা করা যাবে না, সব কিছু গায়রুল্লাহ থাকবে, শুধু এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি সব ফকির, বাকি সব কি? কোরআন বলছে ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে দুনিয়ার মানব জাতি, তোমরা সব আল্লাহর কাছে ফকির, সব কি? তোমাদের ইমাম ফকির, মুক্তাদি ফকির, পীর ফকির, মুরিদ ফকির, দরগা ফকির, দুর্গা ফকির, বাজার ফকির, বাজার ফকির, মাদ্রাসা ফকির, মসজিদ ফকির, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। ফকির কেন বলল? দুনিয়ার নিয়ম হচ্ছে একজন ফকির একজন ভিক্ষুক আর এক ভিক্ষুকের কাছে ভিক্ষা চায় না, ঠিক কিনা? একটা ভিক্ষুক আর একটা ভিক্ষুকের কাছে ভিক্ষা চায় নাকি? জানে আমি যেমন ভিক্ষুক ওই ওরকম ভিক্ষুক, এই জন্য ভিক্ষা চায় না। আল্লাহ তাআলা বলে দিলেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মানুষগুলো কাউকে বাদ দেয় সেখানে? কাউকে বাদ দেওয়া হয় নাই। আল্লাহ বলছেন আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। কার দরবারের ফকির? আল্লাহু আল গনিউল হামিদ, ধনি হচ্ছেন একমাত্র আল্লাহ, ধনি একমাত্র কে? কাজে চাইবো কার কাছে? না খাজা বাবার কাছে, গাজা বাবার কাছে, পীর বাবার কাছে, ল্যাংটা বাবার কাছে? কারো কিছু দেওয়ার ক্ষমতা আছে? নবীরা প্রার্থনা করতেন কার কাছে? এখন মাজার তৈরি করে মাজারে যায়, সিলেট গেলে দেখবেন মাজারের পাশে গজার মাছ, আবার চিটাগাং গেলে দেখবেন কুমির, আবার খানজাহানারি গেলে কুমির, কোথায় খানজাহানারি, চিটাগাং গেলে কি কচ্ছপ, কোন জায়গায় কচ্ছপ, কোন জায়গায় কুমির, কোন জায়গায় কি। আমি যখন সৌদি আরবে একটা মসজিদে ভাষণ দিচ্ছিলাম তখন বললাম যে এইরকম মাজার আছে, ওরা বিশ্বাসই করল না। শেষে একজন আরব, সে আবার তাবলিগে আসলো মনে হয়, এইসব দেখে গেছে, সে দাঁড়ায় আনা সুক্তি আইনে ইয়া, আমি নিজের চোখে দেখে আসছি ওই বড় বড় লম্বা লম্বা গজাল মাছ, কচ্ছপ, কুমির, এইগুলোকে মানুষ খাওয়ান দেয়, নিজের জীবনে মুরগি কিনে খায় না, কুমিরে খাওয়ায়, আর মনে করে কুমির ওই আল্লাহর ওলি, কুমির সুরদরে এসে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। ও আমার ভাইয়েরা, এই শিরিকগুলো ইহুদি খ্রিস্টানরা সুপরিকল্পিত ভাবে কতগুলো গাঁজা খোঁটের মাধ্যমে, পীর নামদারি ভণ্ডদের মাধ্যমে এই কাজগুলো ঢুকিয়ে দিয়েছে মুসলমানদের মনে রাখতে হবে। আল্লাহ তারা বলছেন ইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব কার দরবারে ফকির? তোমরা সব ফকির, একমাত্র ধনীকে ওই আল্লাহর কাছে যদি চাইতে পারো, ঠিক মতো ইমানদার হতে পারো, তাওহীদ ভিত্তিক ইমান অর্জন করতে পারো, তাহলে জেনে রাখো যে আল্লাহ তাআলা যুগে যুগে নবীদের সাহায্য করেছেন, সে আল্লাহ জীবিত আছে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, নমরুদের গোষ্ঠী এখন ঠকে গেল, মনে আছে না? এবারে নমরুদ বলল দেব দেবীদেরকে সাহায্য করতে হবে, মূসাকে আগুনে পোড়াতে হবে। এবারে আগুন জ্বালালো, আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে আবেদন করল, রব্বুল আলামিন তোমার দোস্ত ইব্রাহিমকে আমরা সাহায্য করতে চাই। আল্লাহ তারা বললেন যাও ইব্রাহিম, যদি তোমাদের সাহায্য চাই করো, আমার আপত্তি নাই। জিব্রাইল গেল, মিকাইল গেল, ইসরাফিল গেল। জিব্রাইল বলল ইব্রাহিম তুমি যদি একটু হুকুম দাও আমার একটা পাখা দিয়ে আঘাত করে ওই নমরুদের গোষ্ঠী ওদের আগুনে পুড়ে সারখার করে দেই। ইসরাফিল বলল আমি একটু ফু দেই, দেখে না ফিজরে গাছ উড়ে নিয়ে গেছে, আমি যদি ফু দেই ওই নমরুদের গোষ্ঠী বাতাসের সঙ্গে উড়ে কোথায় যাবে খবর থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি তো তোমাদের পক্ষে দাওয়াত দেই নাই, আমি ইসরাইলের পক্ষে দাওয়াত দেই নাই, আমি নমরুদের, আমি জিব্রাইলের পক্ষে দাওয়াত দেই নাই, আমি যে আল্লাহর জন্য দাওয়াত দিয়েছি, যে আল্লাহর পক্ষে দাওয়াত দিয়েছি, সেই আল্লাহর সাহায্য কামনা করছি। আল্লাহ তাআলা বলে ইব্রাহিম ইমানের উপরে মজবুত রয়েছ, তাওহীদ কি আমানত সিনু মে হে হামারে আসা নহি মিটানা নামো নিশা হামারা, তাওহীদের ইমান রয়েছে, এক আল্লাহর ইমান রয়েছে, অন্তরের থেকে সব গায়ের উল্লেখ উৎখাত করেছি। ইব্রাহিম দাঁড়িয়ে আছে, এবারে নমরুদের গোষ্ঠী ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা বলে ইব্রাহিম রে তোমার ক্ষমতা ছিল আগুনে নিক্ষেপ হওয়ার আগ পর্যন্ত বাতিলের বিরুদ্ধে লড়াই করে যাওয়া, তা করেছ, এখন তোমাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, তোমার ক্ষমতা শেষ হয়ে গেছে। আমার নিয়ম হল বান্দার ক্ষমতা যেখানে শেষ হয় আমার ক্ষমতা সেখান থেকে শুরু হয়, আমি তোমার জন্য সাহায্য করছি, দেখো কি করছি। আল্লাহ তাআলা বলেন কুল্লা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন ইব্রাহিমের উপর ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হয়ে না, কষ্ট হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। ঠান্ডা করেছেন কে? আল্লাহ তাআলা সাহায্য করেছেন কিনা বোঝা গেল। আজ যদি সেই ইব্রাহিমের মতো ইমান নিয়ে মুসলমানরা দাঁড়াতে পারে, জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মানতে পারে, তাহলে ইসরায়েলের সব ক্ষমতা, ইহুদিদের ক্ষমতা, খ্রিস্টানদের ক্ষমতা, আমেরিকার ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? আল্লাহ বুড়ো হয়ে গেছে নাকি? তুই সাহায্য করেন না কেন? আল্লাহ বুড়ো হয় নাই, আল্লাহর শক্তি কমে নাই। আল্লাহর কোন পরিবর্তন নেই, আল্লাহ আগে যেমন ছিলেন তেমন আছেন, আবার থাকবেন, আল্লাহ তাআলার শক্তি কমে নাই। আল্লাহ সাহায্য করার শর্ত হচ্ছে এব্রাহিম যেরকম ভাবে অটল ছিলেন, কোন বাতিলের সামনে মাথা নত করে নাই, ওই মুসলমানদের সাহায্য করার জন্য আল্লাহ তৈরি আছেন। আর শিরিক মার্কা মুসলমান, কবর পূজারি মুসলমান, পীর পুরাজি মুসলমান আর মাজার পূজারি মুসলমানদেরকে সাহায্য করার জন্য আল্লাহ কোন অঙ্গীকার করেন নাই। সেজন্য কবি ইকবাল বলেছেন, আজ বিজু করে ইব্রাহিম কাই মা পেদা, আজ ভিজু করে ইব্রাহিম কা ইমা পেদা, আগ কর সকতি হ্যায় আন্দাজে গুলিস্তা পেদা। আজকেও যদি সেই ইব্রাহিমের মতো ইমান তৈরি করতে পারো, বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে দিতে পারো, যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের শক্তিকে দুর্বল করে দিয়েছিলেন, আগুনকে গুলবাগিচা করেছিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছে, তোমার সাহায্য করতে পারে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম এই কাহিনী দিয়ে শুরু করেছিলাম, ফেরাউনের সামনে দাওয়াত দিলেন, ফেরাউন সে একই কারবার করল, মুসার বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত করল, জাদুঘরদেরকে আনলো, শেষ পর্যন্ত আল্লাহ তারা সাহায্য করলেন, মুসা ফেরাউনের বিরুদ্ধে বনি ইসরায়েলদেরকে মুক্ত করার শুরু করলেন, বনি ইসরায়েলদেরকে মুক্ত করে তিনি নিয়ে রওনা হলেন। এবারে সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী, মুসার লোকেরা ভয় পেয়ে গেল, সর্বনাশ, এখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসারে তোমার ক্ষমতা ছিল বনি ইসরায়েলদেরকে ফেরাউনের গোলামীর থেকে মুক্ত করে এক আল্লাহর গোলামীর দিকে আহ্বান করা, ওদেরকে তুমি নিয়ে এসেছ, এখন তোমার সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী, মুক্তির কোন পথ নেই, আমার কৌশল জেনে রাখো, আমি তোমাকে রক্ষা করব, ফেরাউনকে এই নদীতে ডুবাবো, তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও, লাঠি ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে বনি ইসরায়েলদের বারো গোত্রের জন্য বারোটা রাস্তা হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বনি ইসরায়েল পার হয়ে চলে গেল, ফেরাউন যখন সেই রাস্তা দিয়ে ডুব যেতে শুরু করলো, দুই পাশের পানি চাপা দিয়ে ফেরাউনকে জনমের মনে বিদায় করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি সাহায্য করলেন, বোঝা গেল, আবারও প্রমাণ করলেন, যদি তাওহীদের ঈমান থাকে, এক আল্লাহর প্রতি ঈমান থাকে, মূসাকে যে আল্লাহ তারা সাহায্য করেছেন সে আল্লাহ জীবিত আছে কিনা? মিসলে কালিম হো আগর মার কাজ মা কুই, আজ ভি আতি হ্যায় কোহে তুর সে বাঙ্গেলা তাখাফ। মুসলমান জাতি, মুসার মতো যদি সেই রকম লাঠি আর সেরকম ঈমান তৈরি করতে পারো, লাঠিও লাগবে, ঈমানও লাগবে, লাঠি ছাড়াও কাজ হবে না, খালি বসে দোয়া করলে চলবে? ইউসুফ আলাইহিস সালামের কাহিনী পড়ো, ইউসুফকে জুলাইখা সাত তলার উপরে নিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে ভিতরে আহ্বান করলো। ইউসুফ আলাইহিস সালাম কি বসে বসে দোয়া করেছিলেন? সামনে দরজা বন্ধ, চতুর্দিকে দেয়াল, তারপরেও তিনি বসে থাকেন নাই, বরং তিনি দৌড় দিলেন। কেন দৌড় দিলেন? তিনি দেখলেন এইখান থেকে দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার আছে, আমি সেটা যাব, ওর পরে আমার ক্ষমতা নেই, ওপর ক্ষমতা কার? আল্লাহর নিয়ম হল বান্দার ক্ষমতা যেখানে শেষ হবে ওইখান থেকে আল্লাহর সাহায্য শুরু হবে, সেজন্য তিনি দৌড় দিলেন। দৌড় দিয়ে যখন দরজা পর্যন্ত গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুপ্রে তোর ক্ষমতা ছিল এই দরজা পর্যন্ত দৌড়ে আসার তা করেছিস, এবারে আমার ক্ষমতা দেখো, আমি আমার ক্ষমতা প্রয়োগ করছি। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে একটা নয় দুটো নয় সাতটা দরজা সবগুলো খুলে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জীবিত আছেন কিনা? আল্লাহ শক্তি আছে কিনা? আল্লাহ তাআলা কেন সাহায্য করছে না পরিষ্কার হয়ে গেছে? আজকে যদি তওবা করো মুসলমান, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, ধনী হলে হজ করবো, যাকাত দিব, মেয়ে লোকদেরকে বলো পর্দা করবো, মা বোনদের পর্দা করাবো, হালাল রুজি খাবো, সুদ খাবো না, ঘুষ খাবো না, এগুলো সব বলা হয়েছে না? তাবিজ খাবো, ওদের ধারে কাছে যাবো না, মিলাদ পড়বো না, দুরুদ শরীফ পড়বো, নবীর দুরুদ সব সময় থাকবো, চলতে ফিরতে হাঁটতে বসতে নবীর দুরুদ পড়বো, প্রচলিত মিলাদ, প্রচলিত যে অনুষ্ঠান, মৃত্যু ব্যক্তির নামে খাওন, তিন দিনা খাওন, চল্লিশা খাওন, মৃত্যুবাসী খাওন, এইগুলো বর্জন করবো ইনশাআল্লাহ। কে কে রাজি আছে? আদুল দেখে নারা দেখবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আমি অনেকক্ষণ পর্যন্ত কথা বললাম, আর একটা মাহফিল করে আসি ঢাকাতে, সেইখানে মাহফিল করে তারপর আসা, এরপর তো আসতেও কষ্ট হয়েছে, ক্লান্ত, দোয়া চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বেশি করে আরো দিনের সহি কথা বলার তৌফিক দান করে, আমিন। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে সেটা আল্লাহর জন্য, নিজের কোনো কথা বলি নাই, কোরআন হাদিসের কথা বলেছি। পরীক্ষার হলে যদি কেউ ভুল ধরে দেয়, তার উপরে কি ছাত্র পরীক্ষার্থী খেপে যায় না চা খাওয়ায়, চা নাস্তা খাওয়ায়? দুনিয়া পরীক্ষার হল, আমরা অনেকে বিভিন্ন ভুলের মধ্যে লিপ্ত আছি। কোরআন হাদিস বাদ দিয়ে আমরা দেশেও গাছগাছড়ায় তৈরি, নিজেদের মন গড়া তৈরি ইসলাম পালন করছি। এই ইসলাম ইসলাম না, মক্কা মদিনায় এখন এই সমস্ত কিছু নাই। ইসলাম কোরআন নাজিল হয়েছে মক্কায়, পূর্ণ হয়েছে মদিনায়। সেই মক্কা মদিনায় আমি দেখেছি সেইখানে কোন তাবিজ নাই, মিলাদ নাই, কেয়াম নাই, এই সমস্ত পীর মুরিদি নাই। আমার দেশে ঘরে ঘরে পীর, বিনা পুঁজির ব্যবসা, পীর হইলে ব্যবসা আছে, হাতিয়ে বাদ্য বাজায়, এই সমস্ত মক্কা মদিনায় নাই। ওলামায়ে কেরাম আছেন, লোকেরা তাদের কাছে যায়, আমি আলেমদের কাছে যেতে নিষেধ করি নাই। শিক্ষক হিসাবে আলেমদের কাছে যাওয়া, মাতলা মাসাল জিজ্ঞেস করা সেখানে আছে না? আমার দেশে আমার পীর ছাড়া কেমনে চলবো? আরে মক্কা মদিনায় কেমনে চলে? সেইখানে পীর নাই, মক্কা মদিনায় পীর আছে নাকি? মক্কা মদিনায় কোন পীর নাই। পীর মুরিদি তার শেরিক মনে করে, আর বাস্তব শেরিক এটা। কারণ আকিদার আগে পীরে সব দেখে, পীরে একে ভালো করে দেবে, পীর বেহেশতে নিয়ে যাবে, এই সমস্ত শিরকি বক্তব্য আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এবং এইসব দেশগুলোতে আছে। এইগুলো বর্জন করে আমরা এক ইসলাম মানব। কি মানব? আমাদের কোরআন আছে, কোরআন এক, হাদিস এক, নবী এক, আল্লাহ এক, মুসলমানও কি এক? মুসলমানদের মধ্যে কোনো ভাগ নাই। এখন ভাগ করতে করতে খালি মুসলমান ভাগ করে নাই, এক বেটা তিন মালিকের ছাগল বলতো, কয় মালিকের? এখন ছাগল তো সব দেখতে একরকম, তো ডেলি প্যাচ লাগে, এই মালিকেরটা ওই মালিকের বাড়ি যায়, ওইটা ওর বাড়ি যায়, আর ডেলি মালিকেরা ফিটায়। তো রাখাল চিন্তা করো ঠিক আছে, এখন প্যাচ যাতে না লাগে, এক এক মালিকের ছাগলের এক একটা চিহ্ন দিব। এক মালিকের ছাগলের সবগুলোর কান ছিদ্র করছে, আর এক মালিকের ছাগলের সবগুলোর নাক ছিদ্র করছে, আর এক মালিকের গায়ের ছাগলের গায়ে রং লাগাই দিছে, এখন আর প্যাচ লাগে না। ঠিক এখন খ্রিস্টানরা মুসলমানদেরকে ভাগ করার জন্য মুসলমানদের টুপি ভাগ করছে, কেউ পাস করলি কেউ গোল টুপি, দেখেন নাই? মুসলমানদের জামা ভাগ করছে, এক একজনের জামা এক এক রকম, কেউ ফারা কেউ গোল, কেউ বুদা বেহেন্দা লাগাইছে সুতো দিয়া, সব কিছু জামার মধ্যে। আবার পাগড়ির কালার পরিবর্তন করেছে, কেউ সবুজ পাগড়ি, কেউ কালো পাগড়ি, কেউ সাদা পাগড়ি, এক এক মুড়িদের এক এক আলামত, ছাগল ভাগ করছে। ইংরেজরা মুসলমানদেরকে, এহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে বিভিন্ন তরিকার নামে, বিভিন্ন পীরের মুরিদের নামে মুসলমানদের ভাগ করে করে, বিভক্ত করে, এখন ওরা মুসলমানদেরকে মারতেছে, মুসলমানদেরকে বোমা মারতেছে, মুসলমানদের কোনো কিছু করার নাই, কারণ মুসলমান বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে। আজকে যদি মুক্তি পেতে হয়, আল্লাহর সাহায্য পেতে হয়, এই সবগুলোকে ছেড়ে দিয়ে আমাদেরকে এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর সাহায্য ছাড়া অন্য কোন সাহায্যর কামনা করা যাবে না। আমাদের ইহুদি খ্রিস্টানরা আমাদের সাহায্য করবে না, আমাদের সাহায্য করতে একমাত্র কে? ওই আল্লাহর দিকে রুজু করবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।